وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك، فإن فعلت فإنك إذا من الظالمين. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو، وإن يردك بخير فلا راد لفضله، يصيب به من يشاء من عباده، وهو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل: وما إخلاصها يا رسول الله؟ قال: أن تحجزه عن محارم الله. وأيضا قال: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بزرگوں اور بھائیوں، اللہ جل جلالہ و عم نوازہ نے کائنات ساری کی ساری اپنی قدرت سے بنائی ہے. ساری کائنات مخلوق ہے، بنی ہوئی ہے، سب کا بنانے والا، سب کا خالق اللہ تعالی ہے. اللہ جل شانہ و عم نوازہ نے کائنات کا سارا نظام اپنے ہاتھ میں رکھا ہے. ظاہری شکلیں جو ہم کو اور آپ کو دکھائی دے رہی ہیں، یہ ساری شکلیں جن سے ہوتا ہوا دکھائی دیتا ہے، اللہ تعالیٰ کی قدرت کا مظہر ہے. اللہ جل شانہ و منوارہ کا دو نظام ہے. ایک نظام جو نظر آ رہا ہے ہماری آنکھوں سے، اور ایک وہ نظام ہے جو چھپا ہوا نظام ہے، جس کو نظام غیبی کہتے ہیں. یہ ظاہری نظام نظر آنے والا، یہ اللہ تعالیٰ کے غیبی نظام کے تابع ہے. نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد. مہمان شرف اور تمام اللہ پرشنسا ایوان رسول کریم صلی اللہ علیہ وسلم پر درود شریف پیش کریں. ایرپر کلام پاکر کیا ہے تلاوت کریں، جار بھی اللہ رب العالمین بولیں کہ تمہارا اللہ کی چھوئے অন্য কাউকে ডেকো না যারা তোমাদেরকে কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। যদি নাকি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষতি করতে চান, এই ক্ষতিকে কেউ দূর করতে পারে না, রুখতে পারে না। আর আল্লাহ যদি কাউকে উপকার করতে চান, এই উপকার থেকেও কেউ কাউকে রুখতে পারে না। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুটি হাদিস পেশ করেন। বললেন এই কলমার ইখলাস হচ্ছে যে কলমার ভিতরগত শক্তিতে তাকে আল্লাহ নিষেধাজ্ঞা থেকে বিরত রাখবে। এবার হাদিসের ভিতরে পরিপূর্ণ ইমানওয়ালা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি যা কিছু নিয়ে আসছি সে তার অধীন না হবে। এরপর যে মহতরাম ভাই দেশে বুজুর্গ, এই জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ শক্তি দ্বারা, নিজ কুদরত দ্বারাই সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে এই জগৎকে নিজেই নিয়ন্ত্রণ করতেছেন। এই জগৎকে সৃষ্টি করার ব্যাপারে যেমন আল্লাহ রাব্বুল আলামিন একক, নিয়ন্ত্রণ করার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন একক। এই জগতে দুই ধরনের পদ্ধতি কাজ করতেছে, এক হচ্ছে অদৃশ্য, এক হচ্ছে দৃশ্যমান। এই দৃশ্যমান যা কিছু আমরা চোখে দেখতেছি, এই সব কিছু বাহ্যিকভাবে জিনিস থেকে কিছু প্রকাশ পেতেছে, কিন্তু এই সব কিছু আল্লাহর কুদরতের পরিচয়, আল্লাহর কুদরতের অধীন। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে জগতের কোনো অংশই নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে। দুনিয়াতে যা কিছু দেখা যাচ্ছে বাহ্যিকভাবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির, আল্লাহর কুদরতের বহির প্রকাশ। جلالہ عم نوازہ نے جس مقصد کے لیے اس انسان کی خلقت فرمائی اور جس مقصد کے لیے اس انسان کو وجود کیا وجود دیا, میرے بزرگوں اور بھائیوں اس مقصد کی طرف متوجہ کرنے کے لیے اللہ تعالیٰ نے حضرت آدم علیہ السلام سے لے کر جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تک نبیوں کا سلسلہ قائم فرمایا. یہ کے بعد دیگر نبی بھیجے, بعض مرتبہ ایک ہی زمانے میں کئی کئی نبی اللہ تعالیٰ نے مبعوث فرمائے. تمام نبیوں نے انسانوں کی رہبری کے لیے کہ دنیا میں تم کیوں بھیجے گئے اور تمہاری پیدائش کا کیا مقصد ہے اس کی پہچان کرانے کے لیے, میرے بزرگوں حضرت آدم علیہ السلام وہ پہلے انسان ہے جس سے ذریت آدم کی ابتدا ہوئی ہے. انسانوں کی ابتدا جس ذات سے ہوئی اللہ تعالیٰ نے ان کو بھی دائی بنایا اور اپنے ان کی تمام ضروریت کے لیے رہبری کا جو ہے اللہ تعالیٰ نے کام کرایا. آدم علیہ السلام وہ پہلے انسان ہیں جو انسانوں کو دعوت دینے والے ہیں اور اللہ کی معرفت کرانے والے ہیں, اللہ تعالیٰ کی طرف بلانے والے ہیں. اللہ جل شانہ منوالوں نے قیامت تک کے لیے اس کا انتظام کیا. جس زمانے سے ہم اور آپ گزر رہے ہیں میرے بزرگوں, اللہ تعالیٰ نے قیامت تک کے لیے اس کا انتظام کیا جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم تک. یہ کے بعد دیگر نبی آئے اور نبیوں سے اللہ تعالیٰ نے دعوت اللہ کا کام کرایا اور انسانوں کے دلوں میں اللہ تعالیٰ کی معرفت بٹھائی کہ دیکھو کرنے والی ذات اللہ کی ہے, کائنات ساری کی ساری بنی ہوئی ہے, جو کچھ شکلیں تمہیں دکھائی دے رہی ہیں ساری شکلیں مخلوق ہیں, سب کا خالق اللہ ہے, کرنے والی ذات اللہ کی ہے, کائنات کی ساری دور باغ اللہ تعالیٰ کے ہاتھ میں ہے, اللہ جل شانہ بڑی قدرت کا مالک ہے. تمام نبیوں نے انسانوں کو اللہ کی طرف بلایا, ایک اللہ کی طرف بلایا, توحید کی طرف بلایا اور ان کے دلوں میں اللہ تعالیٰ کی معرفت پیدا کی. جن لوگوں نے نبیوں کی بات مان لی وہ کامیاب ہو گئے اور جن لوگوں نے نبیوں کی بات نہیں مانی وہ ناکام ہو گئے. میرے بزرگوں یہ لا الہ الا اللہ کا کلمہ مشترکہ کلمہ ہے, سارے انبیاء اسی کلمے کی دعوت لے کر آئے. محترم میرے دوست بزرگوں, اللہ رب العالمین مانوش کے جو ادیش سامنے نیے سرشتی کریچن সেই উদ্দেশ্যকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের ধারাবাহিকতাকে আল্লাহ চালু রেখেছিলেন এবং এই ধারাবাহিকতা এবং এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে একের পরে এক নবী ও রাসূলদেরকে পাঠিয়েছেন যেন মানুষ তাদের জীবনের উদ্দেশ্যকে বুঝতে পারে. তাই প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, যিনি মানুষের ভিতরে প্রথম এবং উনি হচ্ছেন প্রথম নবী এবং দাওয়াত দেনেওয়ালা, আল্লাহর পরিচয় পেশ করনেওয়ালা, আল্লাহর পছন্দনীয় জীবনকে মানুষের সম্মুখে বাস্তবিক জীবন দ্বারাই পেশ করে সেই জীবনের দিকে দাওয়াত দেনেওয়ালা. আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালামের যাদের সন্তান দুনিয়াতে আসছেই তাই হচ্ছে আজ মানব জাতি. এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়ার জন্য নবীদেরকে রাসূলদেরকে ধারাবাহিকতার সঙ্গে পাঠিয়েছেন. কখনো কখনো কোন কোন যুগে কোন কোন এলাকায় একাধিক নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিকতাকে এই জন্য চালু রেখেছেন যেন মানুষ তার সৃষ্টিকর্তা খালেক ও মালিক যিনি সৃষ্টি করেছেন তিনাকে চিনতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানতে পারে. এই জন্য সমস্ত নবীদেরকে দিয়ে যে মেহনত চালিয়েছেন সেই মেহনতই হচ্ছে আল্লাহর পরিচয়ের মেহনত, দাওয়াতের মেহনত. আর এই দাওয়াতের মেহনতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বাক্য নবীদের মুখে দিয়ে পাঠিয়েছেন এবং যে বাক্যর দিকে দাওয়াত দেওয়ার জন্য নবীদেরকে আল্লাহ হুকুম করেছেন সেই বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ. এই কলমা যার ভিতরে বস্তু জগৎকে অস্বীকার করে একমাত্র আল্লাহ থেকে হওয়ার কথাকে স্বীকার করা, এই কলমা এমনই এক কলমা যা সমস্ত নবীদেরকে এরকম ভাবে সমষ্টিগত ভাবে দেওয়া হয়েছে. অপরিবর্তিত এই কালেমা যে কলমা নিয়ে সমস্ত নবী রাসূল এসে এই কলমার দিকে দাওয়াত দিয়েছেন, যারা এই কলমাকে স্বীকার করে নিয়ে এই কলমার বাস্তবতার অনুযায়ী জীবনযাপন করেছে তারাই কামিয়াব হয়ে গেছে, তারাই সফল কাম হয়ে গেছে। আর যারা এই কলমাকে অস্বীকার করেছে, অবজ্ঞা করেছে, অমান্য করেছে, তারাই দুনিয়াতে নাকাম হয়ে গেছে। মাদরাম ভাইয়াদের বুজুর্গ, সমস্ত রবিদেরকে দিয়ে আল্লাহ এই কলমার দিকে দাওয়াতের মাধ্যম দিয়ে সমস্ত বস্তু জগতের প্রভাবকে অন্তর থেকে বের করে একমাত্র আল্লাহর জাত এবং সিফাতের প্রভাবে তারাই প্রভান্বিত করে মানুষ যেন দুনিয়াতে জীবনযাপন করে, এই জন্য সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনে করিম আল্লাহ কা কালাম, আল্লাহ কি কিতাব। মেরে বুজুর্গ আর ভাইও, আল্লাহ তালা নে কোরআনে করিম মে পিছলে নবীও কি মেহনত মেহনত বয়ান কি হ্যাঁ, পিছলি কৌমো কে ওয়াকিয়াত বয়ান কি হ্যাঁ। আল্লাহ তালা নে কোরআনে করিম কে জরিয়ে আপনি আওয়ামির উতারে আর মনা কি হুই চিজে আল্লাহ নে উতারি হ্যাঁ, اور عبرت کے واقعات بیان کیے, عبرت کے واقعات بیان کیے کہ جن لوگوں نے نبیوں کی بات مانی وہ کس طرح سے کامیاب ہوئے, اور جن لوگوں نے نبیوں کی بات نہیں مانی, عوامل کی طرف توجہ نہیں دی اور فسق و فجور میں پڑ گئے, نافرمانیوں میں پڑ گئے اور نبیوں کی بات کو رد کر دیا, کس طرح سے ان کے لیے ناکامی آئی۔ میرے بزرگوں, قرآن کریم میں اللہ رب العزت نے ان چیزوں کو بیان فرمایا ہے, اللہ جل شانہ و ملوانو نے اس کو واضح فرمایا کہ کامیاب کون لوگ ہوئے اور ناکام کون لوگ ہو گئے۔ جن لوگوں نے توحید کے دعوت پر قدم توجہ دی اور لبیک کہا اور زندگیاں اپنی نبی کے دائے ہوئے دین کے مطابق بنائی, اللہ تعالیٰ نے انہیں کامیاب کر دیا۔ اور جن لوگوں نے نبیوں کی بات سے گریز کیا, میرے بزرگوں, چاہے وہ دنیا کے بڑے بڑے نقشوں میں تھے, بڑی بڑی طاقتوں کے مالک تھے, باغات اور کھیتیاں ان کے پاس تھیں, بڑی بڑی تجارت کی منڈیاں ان کے ہاتھوں میں تھیں, اللہ جل شانہ و ملوانہ نے ان کو ناکام کیا اور وہ دنیا میں ہلاک و برباد ہو گئے, ذلیل و رسوا ہو گئے۔ میرے بزرگوں اور بھائیوں, عزت کا راستہ نبیوں کا لایا ہوا راستہ ہے اور کامیابی کا راستہ نبیوں کی دعوت ہے۔ نبیوں کی دعوت کی طرف جب آدمی قدم اٹھاتا ہے اور جب ادھر کان لگاتا ہے اور نبیوں کے بتائے ہوئے طریقوں کے مطابق جس زمانے میں لوگوں نے نبیوں کی دعوت پر کہا, نبیوں کی بات مانی, اللہ رب العزت نے انہیں کامیاب کیا, اور جن لوگوں نے بات نہیں مانی ان کے لیے ناکامی آئی۔ মাদাম বুজুর্গ, কালাম পাক, কোরআন শরীফ আল্লাহর কিতাব, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদেশ সমূহকে অবতীর্ণ করে আল্লাহর আদেশ পূরণকারীদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন এবং আল্লাহর নিষেধ সমূহকে অবতীর্ণ করেছেন এবং আল্লাহ নিষেধকে অমান্যকারীদের জন্য তিরস্কারের কথাটাও উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে নবীদের ঘটনা সমূহকে উল্লেখ করেছেন এবং নবীগণ মেহনত করার দ্বারাই যে সমস্ত মানুষ নবীদের দাওয়াতকে কবুল করে নিয়েছে, নবীদের জীবনকে অনুসরণকরণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রতিকূলতার ভিতরে রেখেও তাদেরকে যে কিভাবে আল্লাহ ইজ্জত সম্মান দিয়েছেন, সফল কাম করেছেন, তাদেরকে আল্লাহ উঁচু করে দিয়েছেন, এই সমস্ত ঘটনা আল্লাহ বিস্তারিতভাবে কোরআনে উল্লেখ করেছেন। এবং যে সমস্ত মানুষ নবীদের দাওয়াতকে অবজ্ঞা করেছে, অসম্মান করেছে এবং নবীদেরকে অবজ্ঞা করে, অমান্য করে নবীদের বিরোধী আচরণ করেছে, তারা কিভাবে তিরস্কারিত হয়েছে, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই সব ঘটনাগুলোকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। মহতরম ভাইয়াদের সাথে বুজুর্গ, কামিয়াবির রাস্তা, ইজ্জত সম্মানের রাস্তা, সফলতার রাস্তা নবীদের রাস্তা, দাওয়াতের রাস্তা। নবীগণ এসে দাওয়াত দিতেন, নিজেরা জীবনযাপন করে নমুনা হিসেবে নিজ নিজ উম্মতের সম্মুখে এই গ্রহণযোগ্য জীবনকে পেশ করতেন, নমুনা হিসেবে জীবনকে পেশ করতেন। তাই যারাই নবীদের জীবনকে অনুসরণ অনুকরণ করত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সব থেকে উচ্চ স্থানে পৌঁছায় দিয়ে দুনিয়ার সম্মুখে দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে যারা নবীদেরকে মেনে চলবে তারাই দুনিয়াতে কামিয়াব হবে। আর বড় বড় জাতি যারা অত্যন্ত শক্তিশালী ছিল, যাদের নিকটে বহুত বড় বড় বাগাত ছিল, যাদের নিকটে বহুত বড় বড় হুকুমত ছিল, যাদের শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী দেহ ছিল, কিন্তু তারা নবীদেরকে অবজ্ঞ করার কারণে, অমান্য করার কারণে, বিরোধী আচরণ করার কারণে আল্লাহ ওই সমস্ত জাতিদেরকে সমূলে শেষ করে দিয়েছেন। আর এগুলোকে দৃষ্টান্ত কায়েম করে দিয়েছেন যে দেখো তোমরা যদি ইজ্জত চাও, সম্মান চাও, সফলতা চাও, তো নবীদের রাস্তা রয়ে গেছে, নবীদের রাস্তাকে অনুসরণ করো। আর তোমরা যদি নবীদের রাস্তাকে অবজ্ঞ করো, অমান্য করো, তাহলে পরিণামে তোমাদের তাই হবে যা ইতিপূর্বে সমস্ত বড় বড় শক্তিশালী জাতিরা তারা নবীদেরকে অমান্য করার কারণে তারা যেভাবে ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তোমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। মহতরম ভাই কৃষ্ণ বুজুর্গ, কামিয়াবির রাস্তা, সফলতার রাস্তা, নবীদের রাস্তা, নবীদের জীবনযাপন। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা লাযুহু নে নবী হর নবী কো এক জামানা দিয়া, এক ওয়াক্ত দিয়া, এক মুদ্দত আতা ফরমাই মেহনত কি, আর উস জামানে মে উস মুদ্দত কে আন্দর আল্লাহ তাআলা নে নবীও সে মেহনত করওয়াই, জব ও মুদ্দত পুরি হো গই তো আল্লাহ রাব্বুল ইজ্জত কা ফয়সালা আয়া, পিছলি কওমো কে লিয়ে ফয়সালা আতা আর ও কওমে ইলাকো বরবাদ হো জাতি। মেরে বুজুর্গো আর ভাইও, বাজি কৌমোঁ পর আল্লাহ তালা নে আসমান সে পত্থর বরসায়া, বাজি কৌমোঁ পর আল্লাহ জল শাহু আমল ওয়ালো নে বাজি কৌমোঁ কো জমিনো মে ধসা দিয়া, আর বাজি কৌমোঁ কো আল্লাহ নে ফরিশতোঁ কি চিখ ডাল কর ইলাকো বরবাদ কর দিয়া, বাজি কৌমোঁ পর আল্লাহ তালা নে বিজলি কি কড়ক ডাল দি আর উনকে কলেজে ফট গয়ে আর ও ইলাকো বরবাদ হো গয়ে। মেরে বুজুর্গো আর ভাইও, নবীও কি দাওয়াত দুনিয়া কি মাদি শক্লো জাহির জাহির কি শক্লো কে শক্লো কে ধোকে সে নিকালতি হে আদমি কো, আগর আগর ইয়ে ইয়ে আদম ইয়ে জো হে ইয়ে ঔলাদে আদম, মেরে বুজুর্গো আগর নবীও কি বাত কি তরফ আগর তবজ্জো নহি দেতি তো মেরে বুজুর্গো থোড়ে দিনো তো কামিয়াবি দিখাই দেতি হে, থোড়ে দিনো দুনিয়া কি লজ্জতে আর মজা দিখাই দেতে হে, লেকিন মেরে বুজুর্গো আগর হম কুরআন পড়ে তো হমে ইয়ে বাত অচ্ছি তরিকে সে সমঝ মে আবেগি কি আল্লাহ তালা কি তরফ সে পিছলি কৌমো কে লিয়ে কিস তরহ সে হিলাকত আই আর কিস তরহ সে বরবাদি আই আর পিছলি কৌমে কিস তরহ সে হিলাক ও বরবাদ হো গই। মেরে বুজুর্গো আর ভাইও, বাজি কৌমো পর আল্লাহ তালা নে তেজ হওয়া ভেজি আর হওয়া কে ঝোঁকো নে উনকো জমিনো পে গিরায়া আর উনকে বড়ে বড়ে তাকতর জিসম আর কদ্দাওয়ার জিসম, মেরে বুজুর্গো উনকে সর উনকে জিসম সে জুড়া হো গয়ে, জো ইয়ে কহতে থে কি হমসে জ্যাদা ইস পুরে জমিন পর কৌন তাকতর হোগা, মেরে বুজুর্গো আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাআলুহু নে আপনি আপনি মখলুক কি এক ছোটি সি হওয়া কি তাকত কো পেশ করিয়ে বদলা দিয়া কি তাকত ওয়ালি জাত কুদরত ওয়ালি জাত আল্লাহ কি হে, মাল্লা জিলানা উস আল্লাহ কে হাত মে হে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাআলুহু ইস রুয়ে জমিন পর ইনসানো কো বসাতা হে আর খিদাতা ফিরাতা হে পালতা হে, মেরে বুজুর্গো আর ফির আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাআলুহু কি কি কুদরত মে ইনসানো কা হিলাক কর দেনা, বরবাদ কর দেনা আর মৌত কে ঘাট উতার দেনা, মেরে বুজুর্গো ইয়ে ভি আল্লাহ নে আপনে হাত মে রাখা হে, আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাআলুহু ইজ্জত ও জিল্লত কা মালিক হে, কামিয়াবি নাকামি উসি কে হাত মে হে, মৌত আর হায়াত কা নিজাম উসি কে হাত মে হে। মেরে বুজুর্গো আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানাআলুহু নে কায়নাত কি সারি দৌর বাদ আপনে হাত মে রাখি হে, ওয়াইন মিন শাইইন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতি। মহতরম বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নির্দিষ্ট সময়ের জন্য কোন কোন এলাকায় পাঠিয়েছেন, ওই এলাকার মানুষকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য, কামিয়াবের দিকে ডাকার জন্য। নবীগণ এসে যে সময় মেহনত করতেন, যারা নবীদেরকে মেনে নিত তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াব করতেন, সফল কাম করতেন, নিরাপত্তা দিতেন, আর যারা নবীদেরকে অমান্য করত তাদেরকে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পাথরের বৃষ্টি দ্বারা বৃষ্টি বর্ষণ করে তাদেরকে সে সমূলে শেষ করে দিয়েছেন। কোন জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে এমন এক আওয়াজ দিয়েছেন যে আওয়াজের বিকটতার কারণে তাদের এরকমভাবে আত্মা ফেটে তারা সব মরে গেছে। কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির ভিতরে ধাসাই দিয়েছেন। কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রখার এরকমভাবে বাতাস দিয়ে, প্রচণ্ড বাতাস দিয়ে সেই বাতাসের ধারাবাহিকতাকে ছয় দিন সাত রাত পর্যন্ত ধারাবাহিক রেখে বিশাল শক্তিশালী জাতি, যারা গৌরবের সঙ্গে বলতো যে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে জগতে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে পাহাড়ের সঙ্গে আঘাত করেছেন যে তাদের ধর থেকে তাদের মাথাগুলো এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দুনিয়াতে পাঠায়ে আল্লাহর বাহাত্তর কথা, আল্লাহর মহাত্তর কথা, আল্লাহর সত্যি কথাকে স্মরণ করা দিয়েছেন। কিন্তু যারা নবীদের এই কথাকে মানে নাই আর আল্লাহর এই সত্যিকে স্বীকার করে নাই, তাদেরকেই পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন সমূলেই শেষ করে দিয়েছেন। মহতরম ভাই দেশ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই সমস্ত ঘটনাকে উল্লেখ করেছেন যে দেখো তোমরা এই সমস্ত ঘটনা কোরআনের ভিতরে পড়ো আর তোমরা শোনো আর চিন্তা করো। তোমরাও যদি নাকি ওই সমস্ত জাতির মতন কোনো কিছু দাবিদার হও আর তোমরা যদি নাকি ওই নবীদের কথাকে না মানো, আল্লাহর কথাকে না মানো, তা আমি ইতিপূর্বে যেভাবে ওই সমস্ত সত্যিদারদেরকে ওই নবীর কথাকে অমান্য করার কারণে সমূলেই শেষ করে দিয়েছি, আমিও কিন্তু এরকম সমূলে শেষ করে দিতে পারি। এভাবে সব ঘটনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উল্লেখ করেছেন যেন আমরা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারি। মহতরম ভাই দেশ বুজুর্গ, এমন এমন জাতি যারা অত্যন্ত গৌরবের সঙ্গে দুনিয়াতে মাথা উঁচু করে চলত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সময় পাকাও করতে চেয়েছেন তাদের পাশে আর কেউ দাঁড়াতে পারে নাই, তাদেরকে কেউ আর রক্ষা করতে পারে নাই। তাদের উপরে বাতাস দিয়ে, তাদের উপরে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট সৃষ্টি, বাতাস আল্লাহ তেমন কোন দৃশ্যমান বড় শক্তি না, বাতাস তো অদৃশ্য এক শক্তি যা দেখাও যায় না, কিন্তু এই শক্তির ভিতরে আল্লাহর হুকুম যে সময় নাকি কাজ করে, আল্লাহর হুকুমেই তো সবকিছু করে নেওয়ালা। আল্লাহর হুকুমের আঘাতে সমস্ত জাতিকে জাতি আল্লাহ রাব্বুল আলামিন শেষ থেকে নিঃশেষ করে দিয়েছেন। এবার মহতরম ভাই বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই সব ঘটনাগুলোকে আমাদের জন্য উপদেশ স্বরূপ রেখেছেন যে তোমরা এই সমস্ত ঘটনা পড়ো, শোনো আর এর থেকে উপদেশ গ্রহণ করো, আর তোমরা নিজেদেরকে আল্লাহর পছন্দনীয় বানায় নাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই সমস্ত জগতের সবকিছু চাবিকা যে আল্লাহর হাতে, আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেন তাই জগতের ভিতরে সংগঠিত হয়। আল্লাহ জাল্লা শানুহু আম্মা লাহু দাওয়াত কে রাস্তে সে অব্বল দিন সে আল্লাহ তাবারক ওয়া তাআলা নে ইনসানোঁ পর মেহনত কা নিজাম কায়েম ফরমা কর আল্লাহ জাল্লা শানুহু আম্মা লাহু নে হুজ্জত তাম ফরমাই। আল্লাহ তাআলা দাওয়াত কে রাস্তে সে হুজ্জত কায়েম ফরমাতে হ্যায় তাকে ইস জমিন পর দুনিয়া মে কোই আদমি ইস তরহ সে না চলা যায় কে দুনিয়া মে উসকে উপর উসকে সামনে উস তক বাত না পৌঁছে আর ও দুনিয়া মে হিলাক হো যায়। আল্লাহ তাআলা কিসি কওম কো আযাব নহীঁ দেতে, কিসি কওম কো আল্লাহ তাআলা হিলাক নহীঁ করতে জব তক কি উন তক বাত আপনা পয়গাম পৌঁছা নহীঁ দেতে। ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআস রাসূলা, দুনিয়া মে আল্লাহ রাব্বুল ইজ্জত এক এক বন্দে তক হক আর হিদায়ত কে কবুল করনে কা মৌকা লাতে হ্যায় আর এসি ঘড়িয়ে লাতে হ্যায় জিসমে আদমি কো হক ও না হক সমঝ মে আ যায় আর মেরে বুজুর্গো সহি আর গলত সমঝ মে আ যায়। আল্লাহ তাআলা এসা মৌকা লাতে হ্যায় আর বাত পৌঁছাতে হ্যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত কে জরিয়ে হুজ্জত তাম ফরমাতে হ্যায়। যহাঁ তক কি মেরে বুজুর্গো কিয়ামত কে মৈদান মে লোক লোক জুক দর জুক জাহান্নাম মে দাখিল হোঙ্গে আর জাহান্নাম কি তরফ জুক জুক দর জুক জো হ্যায় চলায়ে যায়েঙ্গে। যহাঁ তক কি মেরে বুজুর্গো জাহান্নাম কা দারোগা পুছেগা ক্যা তুমহারে পাস কোই দুনিয়া মে সমঝানে ওয়ালা নহীঁ আয়া, বতানে ওয়ালা নহীঁ আয়া কি তুম এক আল্লাহ কো পহচান কর আতে হ্যায় তাওহীদ দিলে উতারতে আর ওয়াক্ত কে নবী কি বাত তসলিম করতে আর নবী কে তরিকে কে মুতাবিক আপনি জিন্দগি বনা কর আতে ক্যা ইয়ে পয়গাম লা ইলাহা ইল্লাল্লাহ কা পয়গাম তুম তক নহীঁ পৌঁছা থা। তুমো কহেঙ্গে কি বেশক আল্লাহ কা পয়গাম হম তক পৌঁছা লেকিন হম হম উনকি বাত না সুন সকে আর না মান সকে আর হামারে উপর ইয়ে বড়ি মুসিবত কা দিন আনে ওয়ালা থা। মহতরম ভাই দেশ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে দুনিয়াতে এই জন্যই পাঠাতেন যেন নবীরা এসে মানুষের সম্মুখে আল্লাহর পরিচয় পেশ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার শক্তির দ্বারাই সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন। এই সব ঘটনাকে এরকম ভাবে সমস্ত নবী রাসূলগণ এসে আল্লাহর বহত্তর কথা মহত্তর কথা উম্মতের সম্মুখে পেশ করতেন যেন উম্মত এই সমস্ত ইমানের কথা শুনে, নবীদের দাওয়াতের কথা শুনে মানুষকে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগির দিকে যেন যায়। এই জন্য সমস্ত নবী রাসূলগণ এসে যে সময় নাকি দাওয়াত দিতেন, যারা দাওয়াতকে কবুল করে নিত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের স্থানে পৌঁছাতেন, আর যারা নাকি নবীদের দাওয়াতকে অস্বীকার করত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে হালাক করে দিতেন। এবং এই নিয়মকে এই জন্য চালু করেছেন যে আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআথ রাসূলা, যে আমি কোন জাতিকে তাদের নাফরমানির কারণে, তাদের অবাধ্য আচরণের কারণে সৎসময় পর্যন্ত ছাড়াও শাস্তি দিই না, যার সব পর্যন্ত তাদের ভিতর থেকে কাউকে আমি ভয় প্রদর্শনকারী হিসেবে না পাঠাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠান হুজ্জত কায়েম করার জন্য, দলিল প্রমাণকে তাদের সম্মুখে স্থাপন করার জন্য, যেন তারা কখনো এই কথা না বলতে পারে যে আমাদেরকে কেউ বুঝায় নাই, আমাদেরকে কেউ এই কথা বলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠানোর ধারাবাহিকতাকে সর্বযুগে চালু রেখেছেন, সর্বস্থানে চালু রেখেছেন, যেন এক একজন মানুষকে তার ভুলের কথা স্মরণ করা দিতে পারে আর তার করণীয় বিষয়গুলোকে জানাই দিতে পারে। এই জন্য হাসরের ময়দানে অবাধ্য আচরণকারীরা জাহান্নামের দিকে যে সময় দৌড়াতে থাকবে, দলবদ্ধ হয়ে যে সময় জাহান্নামের দরজায় পৌঁছাতে থাকবে, তারা জাহান্নামের দারোয়ানরা এই কথা বলবে, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী তোমাদের ভিতর থেকে আসতো না? তারা এই কথা স্বীকার করতে বাধ্য হবে যে হ্যাঁ, আমাদের কাছে ভয় প্রদর্শনকারীরা আসতে থাকতো, কিন্তু তারা তাদের কথাকে আমরা অমান্য করেছি, অপেক্ষা করেছি, তাই পরিণামে আজকে আমাদেরকে জাহান্নাম যেতে হচ্ছে। এবার মহতারাম ভাই দুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠায় হুজ্জত কায়েম করায় দেন, যেন মানুষ কখনো একথা বলতে না পারে যে আমাদের উপরে নির্বিচার করা হয়েছে, অবিচার করা হয়েছে, আমাদেরকে তো এই কথা ভয় দেখানো হয় নাই, আমাদেরকে তো ভালো রাস্তা দেখানো হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমার মাধ্যম দিয়ে সমস্ত মানব জাতিকে একাত্মতের দিকে দাওয়াত দেওয়া হয়েছে, এবং রসুলগণ নিজেদের জীবনকে তাদের সম্মুখে পেশ করে একথা দৃষ্টান্ত কায়েম করতেন যে দেখো, আমি যেভাবে জীবনযাপন করতেছি তোমরা এইভাবে জীবনযাপন করে নেওয়া হয়ে যাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। তাই এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুজ্জত কায়েম করে নবীদেরকে দিয়ে এই কথা প্রমাণিত করায় দেখাই দিয়েছেন যে কেউ এই কথা বলতে পারবে না যে আমাদেরকে কেউ রাস্তা দেখায় নাই, আমাদেরকে কেউ ভালো কথা বলে নাই, যে না, নবী রাসূলরা এসে এসে হুজ্জত কায়েম করে দিয়েছেন, আর তারপরে যে সময় নাকি অবাধ্য আচরণ করতে করতে চরম পর্যায়ে পৌঁছায় গেছে, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাক করে দিয়েছেন। মহতারাম ভাই বুজুর্গ, এই জন্য দাওয়াতের কাজ, সমস্ত নবীদের কাজ, হুজ্জত কায়েম করার কাজ, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মুখে এই বাস্তবতাকে পেশ করতে চায় যে তোমরা সফলকাম হতে চলে এই একাত্মবাদের এই কলমাকে স্বীকার করে, এই কলমা যে তোমাদের থেকে জীবনযাপন চায়, যে আল্লাহর হুকুমকে রসুলের তরিকা অনুযায়ী মেনে চলা, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাতে সফলতাকে নিহিত করে রেখেছেন, এই বিষয়কে বোঝানোর জন্য সমস্ত নবী রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। میرے بزرگوں اور بھائیوں، اللہ جل شانہ محمد والہ نے نبیوں کا سلسلہ قائم فرمایا اور یہ کے بعد دیگر نبی آتے گئے، یہاں تک کہ اللہ رب العزت نے حضرت محمد صلی اللہ علیہ وسلم کو مبعوث فرمایا۔ حضرت محمد صلی اللہ علیہ وسلم آخری نبی ہیں اور آپ کے بعد کوئی نبی نہیں، اللہ جل شانہ محمد والہ نے آپ کو آخری نبی بنا کر بھیجا، آپ صلی اللہ علیہ وسلم کے لیے اللہ تعالیٰ نے امت منتخب فرمائی، اللہ رب العزت نے آپ کے لیے اس امت کا انتخاب فرمایا، آپ کو آخری نبی بنایا۔ میرے بزرگوں، حضرت محمد صلی اللہ علیہ وسلم آخری نبی ہیں، اللہ کے سچے رسول ہیں، سچے نبی ہیں، آپ کے بعد کوئی نبی نہیں آئے گا۔ آپ صلی اللہ علیہ وسلم نے حجت الوداع میں یہ بات فرمائی، میرے بعد کوئی نبی نہیں اور تمہارے بعد کوئی امت نہیں۔ اللہ رب العزت نے حضرت محمد صلی اللہ علیہ وسلم کو آخری نبی بنایا اور آپ کی امت کو اللہ نے منتخب کیا آپ کے لیے، اور اس امت کو اللہ نے تمغہ امتیاز عطا فرمایا کہ اس امت کو اللہ نے حضرت محمد صلی اللہ علیہ وسلم والا کام اور نبی والا کام اللہ تعالیٰ نے اس امت کو عطا فرمایا، اور اللہ رب العزت نے اس امت کی تعریف فرمائی، کنتم خیر امت اخرجت للناس، کنتم خیر امت اخرجت للناس۔ اللہ رب العزت نے اس امت کے اوپر، اس امت کے اوپر بحیثیت آخری نبی کے امتی ہونے کے، اس امت کے اوپر وہ تمام ذمہ داریاں، محنت کی اور کوشش کی، نقل و حرکت کی، وہ تمام ذمہ داریاں اس امت کے اوپر اللہ نے اسی طرح سے ڈالی جس طرح سے اللہ نے حضرت محمد صلی اللہ علیہ وسلم کے اوپر بحیثیت نبی ہونے کے ذمہ داری ڈالی۔ یہ امت میرے بزرگوں سارے عالم کے اعتبار سے پوری امت کی ذمہ دار ہے، اس امت کا ایک آدمی 99 آدمی کا ذمہ دار، اور اس امت کے 99 آدمی ایک فرد کے ذمہ دار۔ اللہ رب العزت نے اس امت کو ذمہ داری پر پیدا کیا ہے، اور اس امت کو اللہ نے نبی والی محنت دی ہے، اور اللہ رب العزت نے حضور صلی اللہ علیہ وسلم والے کام اور آپ والی محنت کی ذمہ داری پر پیدا ہی کیا۔ محترم بھائی بزرگوں، اللہ رب العالمین নবীদেরকে পাঠানোর যে ধারাবাহিকতাকে চালু করেছিলেন আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে, এই ধারাবাহিকতা সমাপ্তি ঘোষণা করেছেন যে আমাদের রাসূলের পরে আর কোন পথ প্রদর্শক হিসেবে নবী ও রাসূলের নামে কেউ দুনিয়াতে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের সুবাদে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে অর্থাৎ আপনাকে আমাকে কবুল করেছেন এবং তামগায়ে ইমতিয়াজ অর্থাৎ সম্মানের পদক হিসেবে নবুয়তের কাজ দিয়েছেন, যে সম্মানের পদক হিসেবে এই নবুয়তের কাজ এই উম্মত করতে থাকবে। আর নবীদেরকে দিয়ে রাসূলদেরকে দিয়ে যে কাজ নিতেন, যে নকল হরকত, যে চলাফেরা, যে কাজ, যে দায়িত্ব পালন করা, যে দায়িত্ববোধ নিয়ে নবী রাসূলগণ মানুষের দ্বারে দ্বারে বারে বারে যেতেন, অনুরূপভাবে এই উম্মতকে তামগায়ে ইমতিয়াজ অর্থাৎ সম্মানের পদক হিসেবে নবুয়তের কাজ দিয়েছেন, যে এই নবুয়তের কাজ নিয়ে নবীদের নাই, নবীরা যে জায়গায় যেতেন, নবীরা যে যুগে যেতেন, ওই যুগ এবং ওই জায়গা সমূলেই সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে এই উম্মতকে দিয়েছেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর মেহনত করে আরফার ময়দানে উম্মতকে সামনে রেখে এই দায়িত্বের কথাকে স্মরণ করায় দিয়ে গেছেন এবং বলেছেন যে আমার পরে আর কোন নবী আসবে না, আর তোমাদের উপরে কোন উম্মত আর আসবে না। এই জন্য মহতরম ভাই বুজুর্গ, নবীদের যে দায়িত্ব হতো যে মানুষের কাছে যে একাত্মবাদের এই কথা বলে রেসালাতের জীবনকে আদর্শ জীবনকে নমুনা হিসেবে পেশ করা, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শেষ হওয়ার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্ব ছিল, যে কাজ ছিল, সেই কাজ আপনাকে আমাকে দেওয়া হয়েছে। এই জন্য এই দায়িত্ব উম্মত পালন করতে থাকবে, ওই দায়িত্ব যে দায়িত্ব নবীরা পালন করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সঙ্গে যে সমস্ত মামলা করতেন, যে সহযোগিতা করতেন, আল্লাহ ওই সমস্ত সহযোগিতার আর ওই সমস্ত সাহায্যর অঙ্গীকারও করেছেন। এবার মহতরম বুজুর্গ, আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থলে বিশিষ্ট করে উনার যে জিম্মাদারি, ওই জিম্মাদারি সমষ্টিগত উম্মতের উপরে দেওয়া হয়েছে। এই উম্মতের 99% 99 জনের উপরে একজনের দায়িত্ব আর একজনের উপরে 99 জনের দায়িত্ব। এই জন্য যে কোনো দিক দিয়েই হোক না কেন, এই উম্মতকে নবীর স্থল বিশিষ্ট হিসেবে ওই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হ্যায় কি ইস উম্মত কা কাম, ইস উম্মত কি তরবিয়ত কা কাম বতরিকে দাওয়াত হোগা। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ ফরমাতে হ্যায় কি ইস উম্মত কা কাম, ইস উম্মত কি ইসলাহ ও তরবিয়ত জিস তরহ সে কর্ন আউয়াল মে হুই কর্ন আখির মে ভি উসি তরহ সে ইস উম্মত কি ইসলাহ হোগি। মেরে বুজুর্গো আর ভাইয়ো, আল্লাহ কে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে দাওয়াত দি আর আপনি উস মাহল মে দাওয়াত দি হ্যায় জো মাহল ইনতিহাই সখত আর ইনতিহাই মুখালিফ আর শিরক কা মাহল। মেরে বুজুর্গো, এসে মাহল মে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী বনকর খড়ে হুয়ে আর ইনসানোঁ কো তাওহীদ কি তরফ বুলায়া, আর মেরে বুজুর্গো পিছলে তমাম নবীয়ো কি তরফ সে আপ ভি দায়ী বনকর খড়ে হুয়ে। চুনাচে মেরে বুজুর্গো আর ভাইয়ো, আল্লাহ জেলে শানহু আম্মা নওয়াজহু নে আপ কি দাওয়াত কো আপ কি দাওয়াত কে কে জরিয়া লোগো কো হিদায়াত দি, আর এক এক সে দো দো সে চার ইহাঁ তক কি আল্লাহ রাব্বুল ইজ্জত নে আপ কো এক মজমা দিয়া, আর আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাওয়াত কো কবুল করনে ওয়ালে হর ফর্জ মে মেহনত হর ফর্জ মে হর ফর্জ কে আন্দর ওই কাম জো কাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি তরফ বুলানে কা কাম কর রহে। মেরে বুজুর্গো, হর আদমি মুস্তাকিল দাঈ আর হর আদমি তাওহীদ কি তরফ বুলানে ওয়ালা আর হর আদমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রিসালাত কি তরফ দাওয়াত দেনে ওয়ালা। মেরে বুজুর্গো, ইস উম্মত কা এক এক ফর্দ জো ভি ইসলাম মে আয়া আর জিসনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা কলমা কবুল কিয়া হর এক মুস্তাকিল দাঈ হুয়া আর দাওয়াত কে নতিজে মে। মেরে বুজুর্গো আর ভাইয়ো, ইস উম্মত কো আল্লাহ রাব্বুল ইজ্জত নে সারে আলম কে এতবার সে কবুল ফরমায়া আর ইস উম্মত কি সলাহিয়তে উজাগর হুই দাওয়াত কে জরিয়া। মেরে বুজুর্গো, মাহল কায়েম হতা চলা যাতা হ্যায় দাওয়াত কে জরিয়া ঈমান অন্দর মে উতরতা চলা যাতা হ্যায় দাওয়াত কে জরিয়া। মেরে বুজুর্গো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রিসালত পর এতমাদ বাড়তা চলা যাতা হ্যায়। মেরে বুজুর্গো, ইস্তেদাদ আয়ি ইস উম্মত কে এক এক ফর্দ মে اور جب اللہ کی طرف سے اللہ تعالیٰ کی طرف سے دین آیا تو اس دین کو 100% ایک ایک کلمہ پڑھنے والوں نے, خواہ وہ مرد ہو, عورتیں ہو, چھوٹے ہو, بڑے ہو, انہوں نے اس دین عظیم کو, جس دین کو اللہ تبارک و تعالیٰ نے مکمل کر کے دیا اپنے نبی صلی اللہ علیہ وسلم کو, اس دین کے قبول کرنے کی اور اس دین پر چلنے کی اللہ نے ان کے اندر استعداد پیدا کی, اور 100% ایمان کے اعتبار سے اور 100% عبادت کے اعتبار سے, اخلاق کے اعتبار سے, معاملات کے اعتبار سے اور معاشرت کے اعتبار سے اللہ رب العزت نے اس امت کے مسلمانوں کو اور جو ہے سابقین اولین کو اللہ رب العزت نے قیامت تک کے آنے والے انسانوں کے لیے نمونہ بنایا. محترم حضرت بزرگ آگے بولے جو اللہ رب العالمین এই উম্মতকে সম্মানিত করে এই সম্মানের উপাধি দেওয়ার জন্য এই কথাই বলেছেন যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তাই তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির উপকারার্থে, তাই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর দাতের উপরে বিশ্বাস করার মতন বিশ্বাস করবে. তোমরাই সম্মানিত জাতি, তাই তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির উপকারার্থে, তাই তোমরা সৎ কাজের দিকে মানুষকে ডাকবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য চেষ্টা করবে এবং আল্লাহর দাতের উপরে বিশ্বাস করার মতন বিশ্বাস করবে. তাই মহতরাম হায়দেশ বুজুর্গ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু উনি বলতেন যে এই উম্মাদকে ইসরাহের জন্য, আত্মশুদ্ধির জন্য এবং উম্মাদের ভিতরে পরিপূর্ণ দিন আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের তরতিবকে সমস্ত যুগে চালু রেখেছেন এবং এই উম্মাদের জন্য অনুরূপভাবে আছে. অনুরূপভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনি এই কথা বলতেন যে এই উম্মাদের সে সংশোধন ওই কাজ দ্বারাই হবে যে কাজ দ্বারাই প্রথম অংশকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করেছিলেন. এই জন্য মহতরম ভাই বুজুর্গ দাওয়াতে তবলিগের কাজ হচ্ছে যে কাজ দ্বারাই একজন মানুষের ভিতরে তাওহীদের বিশ্বাস অন্তরের ভিতরে আসবে আর রেসালাতের পদ্ধতি জীবনযাপন জিন্দগির ভিতরে আসবে. তাই রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মেহনত করা শুরু করেছেন, যে কেউ রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কবুল করেছেন সঙ্গে সঙ্গে সে রসুলের ইসলামের বিশিষ্ট হিসেবে সে মেহনত করতে করতে, যদিও সে দাওয়াতের শব্দ ছিল অপরকে সম্বোধন করা, কিন্তু এর দ্বারাই তার নিজের আত্মশুদ্ধি, তার এরকমভাবে দিলের ইকিনকে ঠিক করা এবং তার এরকমভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী জীবনযাপন করার এরকম যোগ্যতা তার ভিতরে এরকমভাবে ফুটে উঠছে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা জামাত তৈরি হয়ে গেছে, যাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনে নিয়েছেন, সঙ্গে সঙ্গে রসুলের কাজের ইসলাম বিশিষ্ট হয়ে রসুল যে কাজ করতেছেন তিনারা ওই কাজ করতেছেন. এভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে দিয়ে এই দাওয়াতের কাজ করাইছেন, কারণ দাওয়াতের দ্বারাই মানুষের ভিতরে দিনের উপরে চলার যোগ্যতা আসতে থাকে. মানুষ যে সময় দাওয়াত দিতে থাকে, যে কথার আলোচনা হয় ওই কথাই বিবেচনা হয়, ওই কথার উপরেই তার আমল আসতে থাকে. এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আজমাইনদের উপরে যে মেহনত করা শুরু করেছেন, আর সাহাবিরা যে কেউ মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে উনিও রসুলের ন্যায় কাজ করা শুরু করে দিয়েছেন, দাওয়াত দেওয়া শুরু করেছেন, আর এই দাওয়াতের দ্বারাই দিলের একিন উনাদের ঠিক হয়েছে আর তরিকা রসুলের তরিকা অনুযায়ী জীবনযাপন করার যোগ্যতা এসেছে, আল্লাহর আহকামাতকে পূরণ করার যোগ্যতা, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার যোগ্যতা তাদের জিন্দগির ভিতরে আসছে. আর এই দাওয়াতের দ্বারাই ধীরে ধীরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের ভিতরে ইমানিয়াত অর্থাৎ অদৃশ্য জগতের বিশ্বাস, আল্লাহ থেকে হওয়া আর বস্তু জগৎ থেকে কিছু না হওয়া এর পূর্ণতা আসছে, ইবাদতের ভিতরে পূর্ণতা আসছে, এরকম ভাবে মামলাতের ভিতরে পূর্ণতা আসছে, মাসরাতের ভিতরে পূর্ণতা আসছে, আখলাতের ভিতরে পূর্ণতা আসছে এবং পরিপূর্ণ দিন তাদের জিন্দগিতে আসছে. আর এই পরিপূর্ণ দিন নিয়ে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন এক এলাকা থেকে আর এক এলাকায় গেছেন, তোমাদেরকে দেখে দেখে এই আদর্শমান মানুষদেরকে দেখে দেখে অন্যদের জিন্দগির ভিতরেও পরিবর্তন আসছে. এই জন্য মহতরম ভাই দেশ বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ইসরাহের জন্য দিনকে মানুষের জিন্দগিতে পরিপূর্ণ করার জন্য দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে ডাকার এই কাজকে দিয়েছেন. এই কাজ হচ্ছে পরিপূর্ণ কাজ, যে কাজের দ্বারাই উম্মতের ভিতরে দিনের লাইনে পরিপূর্ণতা আসবে এবং উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ বানাবেন. তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন উম্মত যে রসুলকে অনুসরণ করেছে সে রসুলকে এরকম ভাবে মৌখিকভাবে অনুসরণ করার সঙ্গে সঙ্গে বাস্তবিক জীবন দিয়ে রসুলের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারকে এবং রসুলের চিন্তা ভাবনাকে এবং রসুলকে পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করে রসুলের কাজের ভিতরে অনুসরণ অনুকরণ করে পূর্ণতা লাভ করে কাছে আল্লাহ সন্তুষ্টি লাভ করে যারা সাবেকিন আউয়ালিন, যারা প্রথম অবস্থায় হিজরত করেছেন আর প্রথম অবস্থায় নুসরাত করেছেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। যারা রাসূলকে এরকম ভাবে অনুসরণ করে হিজরত করেছেন এবং যারা তাদেরকে সহযোগিতা করেছেন, এই রিসালাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন এবং এই কাজকে কিয়ামত পর্যন্ত চালু রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরজা খুলে রেখেছেন যে যারা নবীদেরকে এরকম অনুসরণ করেছিল প্রথম অবস্থায় মহাজির এবং আনসার হিসেবে, তাদেরকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করণ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দান করবেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন। মেরে বুজুর্গ ভাইও, ঈমান কি দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি দাওয়াত, ইয়ে মেরে বুজুর্গ দুনিয়া মে তাওহীদ কা মাহৌল কায়েম করেগি আর দিলোঁ কে ইয়াকীন কো বদলেগি। সবসে পহলে জো ইয়াকীন ঠিক হোতা হ্যায় ও দাঈ কা ইয়াকীন ঠিক হোতা হ্যায়। জব দাওয়াত বুজুদ মে আতি হ্যায় আর দাওয়াত দেনে ওয়ালা আদমি বনতা হ্যায় তো ফির মেরে বুজুর্গো ইস দাওয়াত কে জারিয়া ঈমান আন্দর মে উতরতা হ্যায় আর ইয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়ে দিল কা কলমা বন জাতা হ্যায় আর ফির জিন্দগি জিন্দগি কা রুখ বদল জাতা হ্যায়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তালিমাত ইয়াকিনি বনতি হ্যায় দাওয়াত কে রাস্তে সে। মেরে বুজুর্গো 100% সাহাবা নে ঈমান কি দাওয়াত কে রাস্তে সে ঈমান উনকে দিলো মে উতরা আর জেসে জেসে আহকামাত আয়ে, মেরে মেরে বুজুর্গো জিন্দগিও মে উনকি জিন্দগিও মে আহকামাত উতরতে চলে গয়ে, চাহে মর্দ হো ইয়া ঔরতে হো। উস জমানে মে মেরে বুজুর্গো মর্দ ভি দাঈ আর ঔরতে ভি দাওয়াত দেনে ওয়ালি, আর আপ হাম হায়াতুস সাহাবা পড়েঙ্গে তো হমকো ইয়ে বাত মিলেগি 100% মর্দ ও ঔরতো মে মালদার গরিব মে ছোটে বড়ো মে 100% দাওয়াত কি আর দাওয়াত কে নতিজে মে মেরে বুজুর্গো ইস্তেদাদ আই আর আওয়ামে ও আহকামাত 100% উনকি জিন্দগিও মে আয়ে। জিন্দগি এসি বনি কি আল্লাহ তাআলা উনসে রাজি হো গয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত নে কুরআনে করিম মে ইরশাদ ফরমায়া রাদিয়াল্লাহু আনহুম আর ফির উনকি উনকো ভি আল্লাহ তাবারক ও তাআলা নে উনকি তারিফ ফরমা দি আর ও ভি আল্লাহ সে রাজি হো গয়ে। আজ মেরে বুজুর্গো দাওয়াত না হোনে কি ওজা সে গায়রুল্লাহ সে দিল মুতাসির হো গয়া, দাওয়াত না হোনে কি ওজা সে আজ দিল মখলুক সে মুতাসির হোকর চলনে লগা, আল্লাহ কে আওয়ামির কি আজমত দিলো সে নিকল গই আর মেরে বুজুর্গো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রিসালাত ও নবুয়ত পর এতিমাদ কমজোর হুয়া আর আপকি তালিমাত কি তরফ সে দিল কা রুখ ফির গয়া। মেরে বুজুর্গো দাওয়াত নে সাহাবা কে দিলো নে ঈমান কো পাহাড় কি তরহ সে জমায়া আর উনকি জিন্দগিও মে উনকে দিলো মে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবুয়ত ও রিসালাত পর এতিমাদ করনে কি ওজা সে নবী কে তালিমাত উনকে দিলো মে ইয়াকিনি বন গই কি কামিয়াবি আল্লাহ কে হুকুম মে হ্যায় আর নবী কে তরিকে মে হ্যায়। মেরে বুজুর্গো 100% এক এক কলমা পড়নে ওয়ালা দাঈ হোতা আর দাওয়াত কে নতিজে মে মেরে বুজুর্গো আল্লাহ নে উনকো ও ঈমান কা দরজা দিয়া আর ও ইয়াকিন কা দরজা দিয়া কি আল্লাহ তাআলা নে উনকে ঈমান কি তারিফ ফরমাই আর হুকুম ফরমায়া সারে সারে মুসলমান আর সারে লোগো সে কে মুতালবা কিয়া উস ঈমান কা কি এসা ঈমান লাও জেসা ও ঈমান লায়ে। মাদাম হাদিস বুজুর্গ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে দাওয়াতের কাজ শিখিয়েছেন, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দাওয়াতের ময়দানে দাওয়াত ইলাল্লাহ দ্বারাই একজনের দিলের ইয়াকিনকে ঠিক করার জন্য আল্লাহর 72 কথা 72 কথা এমন ভাবে দাওয়াতের মাধ্যম দিয়ে ব্যক্ত করতেন যে তিনাদের মুখের বুলি ওনাদের অন্তর অঙ্গের ভিতরে এমন ভাবে বদ্ধমূল হয়ে গেছিল যে অনেকে পাহাড় সমতুল্য মজবুত ওনাদের ঈমান হয়ে গেছিল। এভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দাওয়াত ইলাল্লাহর মাধ্যম দিয়ে ওনাদের দিলের ইয়াকিনকে মজবুত থেকে মজবুততম করেছিলেন এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দীক্ষার বিশ্বাস যে রাসূলের তরিকার ভিতরে আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি তরিকার ইয়াকিনকে এমন ভাবে ওনাদের দিলের ভিতরে বদ্ধমূল করে রেখেছিলেন যারা এই কথা বিশ্বাস করতেন যে আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি শুধুমাত্র রাসূলের তরিকার ভিতরে রয়ে গেছে। যে সময় দাওয়াতের ময়দানে তারা দাওয়াত দিতে থাকতেন দিলের ইয়াকিন ঠিক হতে থাকতো আর তালিম ও তাআল্লুমের মাধ্যমে যে সময় তালিমের হালকায় বসতে থাকতেন ওনাদের রাসূলের তরিকার উপরে কামিয়াবির বিশ্বাস ওনাদের অন্তরের ভিতরে মজবুত হতে থাকতো। এভাবে একজন সাহাবা মেহনত করে 100 ভাগের 100 ভাগ সাহাবা তাদের দিলের ইয়াকিনকে ঠিক করে ওনাদের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারকে এরকম ভাবে পরিপূর্ণ এরকম ভাবে শুদ্ধ করে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার জন্য তিনারা তৈরি হয়েছিলেন। বলেন যে দাওয়াত ইলাল্লাহ এই মেহনত দ্বারাই মানুষের ভিতরে দিনের উপরে চলার যোগ্যতা আছে। মানুষ যে সময় নাকি নিজের ইসলাহের জন্য, নিজের ইমানকে শুদ্ধ পরিপূর্ণ করার জন্য, নিজের ইয়াকিনকে ঠিক করার জন্য দাওয়া দিতে থাকে, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের প্রভাবে তার অন্তরকে প্রভান্বিত করতে থাকেন, আর তার দিলের ভিতরে দিলের ইয়াকিন ঠিক হয়ে যায়। গায়রুল্লাহ যে কোনো কিছু করতে পারে না, সব কিছু যে আল্লাহই করেন, এ কথার বিশ্বাস তার অন্তরের ভিতরে মজবুত থেকে মজবুত হয়ে যায়। আর রসুলের কাইম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিমাতের বিশ্বাস, রসুলের তরিকার ভিতরে যে কামিয়াবি, দাওয়াত যে সময় দিতে থাকে, তালিমের হালকায় যে সময় বসতে থাকে, তো রসুলের তরিকার ভিতরে যে কামিয়াবি, এ কথার বিশ্বাসও তার অন্তরের ভিতরে এখন বদ্ধমূল হয়ে যায়। তাই তার জন্য আল্লাহর আহকামাতকে পূরণ করা, নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা এবং রসুলের তরিকার উপরে চলা এবং কুসংস্কার থেকে বেঁচে থাকা, তার ভিতরে এরকম ভাবে এমন ভাবে মজবুত থেকে মজবুত হয়ে যায় যে তার দ্বারায় বিন্দু পরিমাণ আল্লাহর নাফরমানি আর রসুলের তরিকার বিরোধী আচরণ করার আর কোনো এরকম ভাবে অভ্যাস থাকতে পারে না। এই জন্য হায়াতুস সাহাবা যদি পড়ি আমরা, তাহলে দেখবো যে সাহাবিদের পুরুষদের জীবনযাপনের পদ্ধতি কি ছিল, তাদের মেয়েদের জীবনযাপনের পদ্ধতি কি ছিল, তাদের শিশুদের জীবনযাপনের পদ্ধতি কি ছিল, তারা ইমানি লাইনে দাওয়াত দিয়ে তাদের দিলের তরিকাকে তারা কিভাবে শুদ্ধ করে নিয়েছিল, তারা তালিম ও তাআল্লুমের মাধ্যম দিয়ে রসুলের তরিকার উপরে চলার দ্বারাই যে কামিয়াবি আসবে, এই কামিয়াবির বিশ্বাস তারা অন্তরে কিভাবে নিয়ে চলতে থাকতো। এভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন একশো ভাগে সাহাবিরা পরিপূর্ণ দিনের উপরে চলে আল্লাহ সন্তুষ্টির ওই পর্যায়ে পৌঁছাইছেন, জাল্লা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান, জাল্লা তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। এবার মুহতারাম ভাই সুবর্গ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন এমন ভাবে মেহনত করেছেন যে মেহনতের ফলপুরুষও যারা পরিপূর্ণ আহকামাতের উপরে উঠেছেন, ইমানের লাইনে, ইবাদতের লাইনে, সব লাইনে পূর্ণতার সঙ্গে তারা দিনের উপরে চলার জন্য একমাত্র যোগ্যতা লাভ করেছিলেন, এবং ওই জীবনযাপনকে এবং তাদের ইমানের ওই নমুনাকে আমাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসনীয় করে পেশ করতেছেন, আদর্শ করে পেশ করতেছেন যে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মানব জাতি, এই কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতে মুহাম্মাদি, তোমরা তোমাদের ইমানকে ওই সাহাবীদের মতো ইমান বানায় নাও। আমিনু কামা আমানান নাস, ওই সমস্ত লোকজন যারা সাহাবী রাসূলের সঙ্গে ছিল তারা যেভাবে মেহনত করে ইমান ওয়ালা বলেছিল, তোমরাও মেহনত করে এরকম ইমানের অধিকারী হয়ে যাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ইমানকে, সাহাবীদের আমলকে, তাদের চলাফেরাকে আমাদের জন্য নমুনা বানিয়ে দিয়েছেন। কেমন পর্যন্ত একজন মানুষ যদি কামিয়াব হতে চায়, তাহলে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইনদের নকল হরকতের দ্বারাই, ওনাদের নমুনাতে জীবনযাপন করার দ্বারাই শুধুমাত্র কামিয়াব হতে পারবে। মেরে বুজুর্গ ভাইও, আল্লাহ জালে শানহু আমাল ওয়াদুনে হিজরত কা হুকুম ভেজা আর হিজরত কা হুকুম আয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দিয়ে আর ঈমান ওয়ালো কে দিয়ে। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে হিজরত ফরমাই আর মক্কা, মক্কা আপনা ওতন ছোড়া, মক্কে কি সরজমিন ছোড়ি, বেতুল্লাহ ছোড়া, আর ইয়ে কুরবানি হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহ ফরমাতে থে কি আল্লাহ তাআলা নে হিজরত কা হুকুম দেকর আর সাহাবা কে দিলো মে, সাহাবা কে দিলো সে উনকি সারি চিজো কি মহব্বত নিকলওয়া দি আর সারি চিজো কি মহব্বত তো কুরবান করা দি, ওতন কি মহব্বত, বেতুল্লাহ কি মহব্বত আর বাদ বচ্চো কি মহব্বত, মাল কি মহব্বত, সারি চিজো কি মহব্বত হিজরত করা কর আল্লাহ তাআলা নে নিকলওয়াই। মেরে বুজুর্গো আর ভাইও, আল্লাহ জেলে শান ও মনওয়ালো নে ইস দাওয়াত কি মেহনত কি রাহ মে আল্লাহ নে ঘর ছোড়নে কা হুকুম ফরমায়া আর আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনি উম্মত কো ময়দান ও দাওয়াত মে উতার কর নকল ও হরকত ওয়ালা বানায়া আর ইয়াকিন কি বুনিয়াদে মজবুত হতি গই। কালা ওয়ালি জাত আল্লাহ কি হে আর নবীও কে ওয়াকিয়াত, আম্বিয়া কে ওয়াকিয়াত, পিছলি কওমো কে ওয়াকিয়াত, কুরআনি আয়াত মেরে বুজুর্গো ইয়ে উনকে সামনে আতি রহি, ইয়াহাঁ তক কি জব হিজরত কে মৌকে পর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু আপনা ঘর ছোড় কর আপনে বাল বচ্চো কো ছোড় কর নিকলনে লগে তো কিসি নে কাহা কি আবু বকর বাদ আপনে আপনি বেটিয়ো কো কিসকে হওয়ালে করোগে, তুমারি বেটিয়ো কা তুমারি ঔলাদ কা ক্যা হোগা। আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহু নে ফরমায়া, মেরি বেটিয়ো কা, মেরি ঔলাদো কা, মেরি ঘরওয়ালো, মেরে ঘরওয়ালো কা ওহী হোগা জো ইব্রাহিম আলাইহিস সালাম নে, ইব্রাহিম আলাইহিস সালাম নে হযরত হাজরা আর ইসমাঈল কো ছোড়া মক্কে কি ওয়াদি মে, ওহী হোগা জো হযরত হাজরা আর ইসমাঈল কে সাথ আল্লাহ কা মামলা হুয়া। মাদাম হযরত সুবর্গ আল্লাহ রাব্বুল আলামিন উম্মত কে তরবিয়াত করার জন্য, উম্মত কে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের ভিতরে বস্তু জগতের মহব্বত কে দিল থেকে বের করার জন্য হিজরতের হুকুম দিয়েছেন। তাই মক্কাতে মেহনত করতেছিলেন। চার বছর ধারাবাহিক ইমানের মেহনত চলতেছিল, বস্তু জগতের প্রভাব মুক্ত হতেছিল তিনাদের দিল। আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে এনে হুকুম করলেন যে তোমরা এখন মাতৃভূমি ছেড়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের ঘটনাকে এরকম ভাবে জীবনের একটা ধারাবাহিকতার ভিতরে, একটা ধারাবাহিকতার একটা ঘটনা নয়, বরং আল্লাহর একটা হুকুম, মানুষের অন্তরকে বস্তু জগৎ থেকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য এটা আল্লাহর বিশেষ একটা হুকুম, হিজরতের হুকুম। যে হুকুমের ভিতরে রয়ে গেছে জন্মভূমি ছাড়া, মাতৃভূমি ছাড়া যে হুকুম পূরণ করতে গেলে মানুষকে সবকিছুই ত্যাগ করতে হয়, এরকম বড় একটা হুকুম, ত্যাগের হুকুম চলে আসছে। আর এই হুকুম আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন শুধু জন্মভূমি ছাড়েন নাই, বরং ওনাদের ধর্মভূমি যেটা মক্কা শরীফ, যে মক্কা শরীফের মহব্বত ইমানের একটা অংশ বিশেষ, সেই মক্কা শরীফকে ছাড়ার জন্য এরকম ভাবে তাদের বাধ্য হতে হয়েছে। যেহেতু ওনারা মক্কাতেই অবস্থান করতেছিলেন, আর এই মক্কা ছাড়লে যেভাবে জন্মভূমি ছাড়তে হচ্ছে, অনুরূপভাবে ধর্মভূমি ওনাদের ছাড়তে হচ্ছে, তাই মক্কার মহব্বত তিনাদের অন্তরে থাকার পরও আল্লাহর হুকুমকে প্রাধান্যতা দিয়ে, আল্লাহর হুকুমকে সামনে নিয়ে তিনাদেরকে মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে। আর এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের দেলকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাগতিক জিনিস থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এভাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন, যে সময় নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সঙ্গে হিজরত করে যেতেছেন, এরকম ভাবে নিজের পরিবারকে মক্কায় ছেড়ে যেতেছেন, কয়েকজন মেয়ে আর এরকম ছেলে তাদেরকে এইভাবে মক্কায় রেখে যেতেছেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমানের অবস্থা কেমন ছিল, আল্লাহর জাতের উপরে কিভাবে ওনার আস্থা এবং ভরসা ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ঘটনাসমূহ নবীদের কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, সমস্ত আগের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে এরকম ভাবে নাফরমানির কারণে এরকম ভাবে তাদেরকে শেষ করেছেন, আর আল্লাহর হুকুম আহকামকে পূরণ করার কারণে যেভাবে সাহায্য করেছেন, এসব ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। সাহাবাগণ এভাবে মেহনত করতেছিলেন মক্কাতে, আর মেহনতের ভিতরে কোরআনের আয়াত অবতীর্ণ হতেছিল, তার ভিতরে আল্লাহর গায়েবী নুসরাতের ওই সমস্ত দৃশ্যমান ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় অবতীর্ণ করে করে তিনাদেরকে তৈরি করতেছিলেন, যে ভবিষ্যতে তোমাদের হিজরত করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, জন্মভূমি ছাড়তে হবে, বিয়ে বাল বাচ্চাকে হয়তোবা এমন সময় প্রতিকূলতার ভিতরে রেখে যেতে হবে যে সময় তাদের আর কেউ সহযোগী থাকবে না, এমন সময়ও আল্লাহর হুকুমকে পূরণ করার কারণে ইতিপূর্বে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, হিফাজত করেছেন, তোমাদেরকে এইভাবে আল্লাহ নিরাপত্তা দিবেন, সহযোগিতা করবেন। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের সঙ্গে যে সময় হিজরত করার জন্য রওনা হতেছেন, কেউ একজন জিজ্ঞেস করেছেন যে আবু বকর, আপনি আপনার মেয়েদেরকে, আপনার ছেলেদেরকে কার উপরে রেখে যেতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সময় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বললেন যে আমি আমার বাচ্চাদেরকে ওইভাবে রেখে যেতেছি যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, হাজার আলাইহিস সালামকে আর ওনার ছেলে ইসমাইলকে অনাবাদ মরুভূমির ভিতরে আল্লাহর উপরে আস্থা রেখে রেখে গেছিলেন। ও জায়গায় যেভাবে আল্লাহর হুকুমকে পূরণ করার খাতিরে বাচ্চাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার পরে আল্লাহ আলমিন তাদেরকে লালন পালন করেছিলেন, কুদরাতি মামলা করেছিলেন, অনুরূপ ভাবে আমি আমার সন্তানদেরকেও আল্লাহর উপরে ভরসা করে রেখে যেতেছি, আল্লাহ ওনাদের সঙ্গে যেমন মামলা করেছেন আমার বাচ্চাদের সঙ্গে এরকমই মামলা করবেন। এইসব ঘটনার দ্বারাই ইমানকে তাজা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন হিজরতের এই হুকুমকে পূরণ করার মাধ্যম দিয়ে তিনাদের ইমানকে মজবুত থেকে মজবুততম করে নমুনা করে রেখে দিয়েছেন, যে যদি নাকি আমরা ওই সাহাবীদের নকল হরকতকে আমরাও নকল হরকত বানাতে পারি, আমরা যদি নাকি হিজরত করতে পারি, আমরা যদি আল্লাহর হুকুমকে পূরণ করতে থাকি, তো যেভাবে সাহাবীদের সঙ্গে আল্লাহর গায়েবী মদত হয়েছে, আমাদের সঙ্গে অনুরূপ ভাবে আল্লাহর নুসরাত, আল্লাহর মদত হতে থাকবে। মেরে বুজুর্গ আর ভাইও, উম্মত মে জিতনা দাওয়াত মজুদ মে আবেগি আর উম্মত কা এক এক ফর্জ দাওয়াত দেনে ওয়ালা হোগা, মেরে বুজুর্গ আর ভাইও, দাওয়াত কে নতিজে মে ঈমান অন্দর মে উতরেগা, হর হর ফর্জ কে দিল কে অন্দর ঈমান উতরেগা, তাওহীদ উতরেগি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর এতমাদ পদা হোগা, আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তালিমাত ইয়াকিনি বনেগি, ঈমান কা রাস্তা, ঈমান কা রাস্তা, ঈমান কি ডগর আসান হতি চলি যাবেগি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা রাস্তা মেরে বুজুর্গো কদম উঠতা চলা যায়েগা, আখিরত কি আবাদ কি জিন্দগি উসকি তৈয়ারিও কি ফিক্র বনতি চলি যায়েগি, মেরে বুজুর্গো ইয়াকিন কি বুনিয়াদে ঠিক হতি হ্যায় তাওবাত কে রাস্তে সে, জব আদমি তাওহীদ কা দাঈ বনেগা আর রিসালত কা দাঈ বনেগা আর আখিরত কি আবাদুল আবাদ কি জিন্দগি কি তরফ দাওয়াত দেনে ওয়ালা হোগা, তো মেরে বুজুর্গো ইয়ে দাওয়াত ইসকো মখলুক কে ধোকে সে, মখলুক কে তাসুর সে ইয়ে দাওয়াত নিকালেগি, আর মেরে বুজুর্গো আদিয়ানে বাজিরা কে তাসুর সে দিল কো পাক করেগি, اور یہ دعوت میرے بزرگوں اس دنیا کی وقتی زندگی دھوکے کی زندگی سے چوکنا کرے گی اور فکر مند بنا دے گی. بلند جمع ہے دعوت اللہ اللہ کے دعوتر مادھیم دے মানুষের দিলের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা আসে, মানুষের দিলের এতিম ঠিক হতে থাকে. যে সময় নাকি আল্লাহর থেকে হওয়ার কথা আর বস্তু জগৎ থেকে না হওয়ার কথা, আর রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি তরিকার ভিতরে কামিয়াবির কথা, আর ভিন্ন জাতিদের এরকম কুসংস্কারের ভিতরে দুনিয়া এবং আখেরাতের ক্ষতির কথা যে সময় শুনতে থাকে, বারবার এই কথা আলোচনা হতে থাকে, এই দাওয়াত ইলাল্লাহ দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে ইয়াকিনকে শুদ্ধ করতে থাকেন, আর রসুলের তরিকার উপরে চলার দ্বারাই আল্লাহ যে কামিয়াব করবেন এ কথার বিশ্বাস বদ্ধমূল হতে থাকে. এভাবে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর উপরে মেহনত করতেছেন, আর সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আজমাইনও একে অপরকে সামনে রেখে এরকম ভাবে মেহনত করতেছেন, দাওয়াত দিতেছেন, আর দাওয়াতের দ্বারাই তেনারা আল্লাহর বরকতের কথা, মহত্বর কথা, গাইল্লা থেকে না হওয়ার কথা, আল্লাহ থেকে হওয়ার কথা সমস্ত বস্তু জগৎকে অস্বীকার করতেছেন. জাহেরি ভাবে যা কিছু দৃশ্যমান আছে দৃশ্যমান জিনিসকে অস্বীকার করতেছেন, আর আল্লাহর গায়বি নিজামের কথাকে উল্লেখ করতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য করেন, আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ধমকি, এ সমস্ত কথা যে সময় নাকি আলোচনার ভিতরে আসতেছে, তো তেনাদের দিলের একিন ঠিক হতেছে, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকার ভিতরে কামিয়াবি, আর সমস্ত আদিয়ানে বাতেলা সমস্ত বদগ্রস্ত এবং বিভ্রান্ত মতদর্শন তার ভিতরে যে খারাপি রয়ে গেছে, তার ভিতরে যে ক্ষতি রয়ে গেছে, এ কথা যে সময় নাকি আলোচনা করতেছেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আজমাইন, এর দ্বারা তেনাদের এরকম ভাবে অঙ্গ প্রত্যঙ্গ থেকে কুসংস্কার বেরোতেছে, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার যোগ্যতা আসতেছে. এভাবে দাওয়াত ইলাল্লাহর দ্বারাই উম্মতের ভিতরে দিনের লাইনের পূর্ণতা আসতেছে, এরকম ভাবে রসুলের তরিকার লাইনের পূর্ণতা আসতেছে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার দ্বারাই আল্লাহর নিকটতা লাভ করতেছেন, আল্লাহর আহকামাতকে পূরণ করার, আল্লাহ নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার যোগ্যতা তেনাদের ভিতরে আসতেছে. এর দ্বারা এক একজন সাহাবীর দিন পূর্ণতা লাভ করতেছে, যে পরিপূর্ণ দিনের উপরে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ ওয়াদা আসছে, অঙ্গীকার আসছে সাহায্যর, ওই সাহায্যর অবস্থানে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আজমাইন পৌঁছাচ্ছেন, আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তেনাদের জীবনকে বাদবাকি উম্মতের জন্য নমুনা হিসেবে দৃশ্যমান করে রাখতেছেন. যে ভগবান ভাই দোস্ত বুজুর্গ সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আজমাইন এক একজন সাহাবি তেনাদের দিলের একিনকে ঠিক করে দিনের লাইনের পূর্ণতা লাভ করে পরিপূর্ণ আহকামাতের উপরে উঠে আর সমস্ত নিষেধাজ্ঞার থেকে বেঁচে তেনারা আল্লাহর পছন্দনীয় জীবনযাপন করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে যে এরকম ভাবে কামিয়াবি অঙ্গীকার করেছেন এর শিক্ষা ধিক্ষার দ্বারাই এরকম তেনাদের অন্তরের ভিতরে এটা তার বিশ্বাস বদ্ধমূল হয়ে যেতেছে যে রসুলের তরিকার উপরে চলার ভিতরেই কামিয়াবি রয়ে গেছে. এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ইলাল্লাহকে পরিপূর্ণ দিন জিন্দেগিতে আনার জন্য লক্ষ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন, আর এই লক্ষ্যকে সামনে নিয়েই সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আজমাইন এই লক্ষ্যে পৌঁছেছেন. মেরে বুজুর্গ আর ভাইও, হিজরত কে জরিয়া আল্লাহ কে রাস্তে কি নকল হরকত ঘর বতন ছোড়না, মেরে বুজুর্গো ইয়ে দিল কে আন্দর আল্লাহ কা তাআল্লুক কো বাড়া, আল্লাহ কে তাআল্লুক কো বাড়াতি হ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লায়ে হুয়ে দীন সে আপকি তালিমাত সে মেরে বুজুর্গো তাআল্লুক কো কায়েম করেগি, ইয়ে আল্লাহ কে রাস্তে কি নকল হরকত আল্লাহ কে তাআল্লুক কো বাড়া দেতি হ্যায় আল্লাহ কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তালিমাত সে মেরে বুজুর্গো দিলোঁ কা রব বানা দেতি হ্যায় اور تعلق بنتا چلا جاتا ہے, زندگی ایمانی بنتی چلی جاتی ہے اور زندگی اسلام پر آتی چلی جاتی ہے, اور آدمی اس دنیا کی دھوکے کی زندگی سے نکلتا چلا جاتا ہے, اور آخرت کی فکر, موت اور مابعد الموت کی فکر بندے کے دل میں اترتی چلی جاتی ہے. اور میرے بزرگوں دوسرا فائدہ یہ ہوتا ہے کہ اللہ تعالیٰ اس نقل و حرکت کے ذریعہ گھر وطن چھوڑنے کے راستے سے ہجرت کے راستے سے میرے بزرگوں اللہ تعالیٰ اپنی محبت کو دل میں اتارتے ہیں, اپنے رسول صلی اللہ علیہ وسلم کی محبت کو دل میں اتارتے ہیں, اور میرے بزرگوں اللہ کے راستے کی جد و جہد اور اس کی قدر و منزلت دلوں میں اللہ ڈالتے ہیں, اللہ کے راستے کی محبت دل کے اندر اتار دیتے ہیں. میرے بزرگوں قرآن کریم میں اللہ جل شانہ و جل جلالہ نے آٹھ چیزوں کو گرایا اور آٹھ چیزوں کو بیان فرمایا کہ سنو, اگر یہ آٹھ چیزیں تمہارے دلوں میں زیادہ محبوب بن گئیں, کس سے؟ اللہ سے اس کے رسول سے اور اللہ اس کے رسول کے راستے کی جدوجہد اور محنت سے اگر یہ چیزیں زیادہ محفوظ ہو گئیں تو تم اللہ کے عذاب کا انتظار کرو. میرے بزرگوں اور بھائیوں, اللہ کے نشان و منوالوں نے اس امت کی فلاح, اس امت کی کامیابی کا راستہ حضرت محمد صلی اللہ علیہ وسلم کا راستہ دیا. میرے بزرگوں, اس مبارک محنت کے ذریعہ ایمان پر استقامت اور اس دین پر استقامت حاصل ہوگی اور آدمی استقامت کے ساتھ دنیا سے جائے گا, اور جب دنیا سے جانے کا وقت ہوگا میرے بزرگوں یہ کہتے ہوئے جائے گا, رضیت باللہ ربن وبن اسلام دینا وب محمد صلی اللہ علیہ وسلم نبی و رسولا. محترم حضرت بزرگ, اللہ راستہ چاہ شکار کرے بیرونو ہجرت, এই হিজরতের হুকুম এমনই এক পরিপূর্ণ হুকুম যে হুকুমকে পূরণ করতে গেলে তার দুনিয়াবি যে সমস্ত সম্পর্ক আছে এই সম্পর্ককে ত্যাগ করতে হয়, এবং এই হিজরতের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর কালিমাকে উঁচা করা, আল্লাহর আহকামাতকে জিন্দা করা. এই জন্য আল্লাহর আহকামাতকে পূরণ করার জন্য যে পরিমাণ ইমানের দরকার, ওই পরিমাণ ইমান আসার জন্য হিজরতকে আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যকীয় করেছেন. তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সম্মুখে সমস্ত নবীদের নকল হরকতের ঘটনাকে উল্লেখ করেছেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দাওয়াত ইলাল্লাহ দ্বারাই তিনাদের দিলে দেখিনকে ঠিক করতেছিলেন, আর তালিম ও তাল্লুমের দ্বারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিতরে যে কামিয়াবি আর সমস্ত গায়রের তরিকার ভিতরে নাকামি, এ কথা ওনারা বারবার ভয় এবং শোনার মাধ্যম দিয়ে, আলোচনার মাধ্যম দিয়ে ওনাদের অন্তরের ভিতরে বিশ্বাস বদ্ধমূল ঘটেছিল. আর এরপরে আল্লাহর পক্ষ থেকে যে সময় হিজরতের হুকুম আসলো, হিজরতের হুকুম এমনই এক হুকুম যে হুকুমের ভিতরে রয়ে গেছে বহুত বড় ত্যাগ, যে ত্যাগের দ্বারাই এরকম তাদের দুনিয়াবি সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করতে হয়, আর এই বিশ্বের সম্পর্ককে বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে এক অদৃশ্য সম্পর্ক এরকম ভাবে গঠিত হয় যে সম্পর্ক দ্বারাই আল্লাহর আহকামাতকে পূরণ করা এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনযাপন করার যোগ্যতা উম্মতের ভিতরে এরকম পূর্ণ মাত্রায় আসতে থাকে. তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে সময় মেহনত করতেছিলেন দাওয়াত ইলাল্লাহ দ্বারাই, বস্তু জগৎকে অস্বীকারও করতেছিলেন, আর হিজরতের হুকুম পূরণ করার দ্বারাই শরীরকে মাতৃভূমি থেকে জন্মভূমি থেকে দূরে সরিয়ে নিতেছিলেন, যেভাবে মুখিকভাবে না শাব্দিকভাবে যেভাবে সবকিছুকে অস্বীকার করতেছেন, শারীরিকভাবে শরীরকে নিজেদের জন্মভূমি মাতৃভূমি থেকে পছন্দনীয় জিনিস থেকে দূরে সরিয়ে নিতেছেন. তাই আল্লাহ রাব্বুল আলামিন এক অবস্থায় আটটা জিনিসকে উল্লেখ করে বলতেছেন যে রাসূল আপনি বলে দিন তোমাদের বাপ মা, তোমাদের সন্তানাদি, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের পছন্দসই ঘর বাড়ি, আর তোমরা ওই সমস্ত এরকম ভাবে আবাসভূমি যাকে তোমরা অত্যন্ত পছন্দ করে থাকো, এই ধরনের জিনিসকে যদি নাকি তোমরা আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহ রাস্তায় ত্যাগ স্বীকার করার থেকে যদি নাকি অধিক পরিমাণ এরকম ভাবে মহব্বত করতে থাকো, তাহলে তোমরা অবস্থা তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে টাকা আসতেছে, আল্লাহর পক্ষ থেকে আজাব আসতেছে. এভাবে আটটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন যে আটটা জিনিসের সঙ্গে মানুষের স্বাভাবিকভাবে দুনিয়াবি সম্পর্ক দ্বারাই এরকমভাবে সম্পর্কিত হয়ে থাকে, এই আটটা জিনিসকে উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মহব্বতের জ্বরকে সমরে শেষ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ককে গড়ার জন্য এমনভাবে হুকুম করেছেন যে দেখো তোমরা যদি নাকি আটটা জিনিসকে প্রাধান্য দাও তিনটে জিনিসের তুলনায়, আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহ রাস্তায় হিজরত করা থেকে যদি নাকি তোমরা এই আটটা জিনিসকে প্রাধান্য দিতে থাকো তাহলে তোমরা আল্লাহর নিকটে তোমরা অগ্রহণযোগ্য হয়ে যাবা এবং তোমরা সারা শাস্তির উপযুক্ত হয়ে যাবা. এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করেছেন ইমানকে পরিপূর্ণতার দিকে পৌঁছানোর জন্য. আর এরপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করতে করতে হিজরতের হুকুমকে পূরণ করেছেন এবং আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য মাতৃভূমিকে এবং সমস্ত পছন্দনীয় জিনিসকে ত্যাগ করেছেন. এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের এরকম ভাবে রুবুবিয়াতের বিশ্বাস আর রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস আর পরকালের প্রতি এরকম ভাবে ওনার আগ্রহী হওয়ার এই অবস্থাকে ওনাদের অন্তরের ভিতরে এমনভাবে রত্নবোধ করে দিয়েছেন, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই কথাই বলতেন যে আমরা ইসলাম হিসেবে এরকম ভাবে ইসলাম আমরা দিন হিসেবে ইসলামকে ইসলামের উপরে রাজি খুশি হয়ে গেছি, রব হিসেবে আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি এবং রসুল হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে রাজি খুশি হয়ে গেছি. এই বাস্তব ভিত্তিক জীবনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের হুকুমের দ্বারা সাহাবীদেরকে নিয়েছেন. মেরে বুজুর্গ আর ভাইও, মক্কা মুকর্রমা মে দাওয়াত কে ময়দান মে তকলিফোঁ ওর মুজাহিদোঁ মে ভুখ ওর ফাকোঁ মে ওর মুজাহিদোঁ মে উন্হোঁনে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নে মেহনত কে ময়দান মে আপনে আপ কো চালায়া. হিজরত কে বাদ মদিনা মুনাওয়ারা পৌঁছনে কে বাদ میرے بزرگوں, جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے سب سے پہلے مسجد بنائی اور مسجد میں آمال قائم کیے, اور میرے بزرگوں امت کو مسجد سے جوڑا. 100% امت جس طرح سے داری تھی اور جس طرح سے نقل و حرکت کرنے والی بنی, ایسی میرے بزرگوں اور بھائیوں 100% امت ان کا تعلق مسجد سے بنا ہوا تھا. اپنی کماریوں کے لکشوں میں, اپنے معاش میں تھوڑی تھوڑا تھوڑا سا وقت لگاتے, مہاجرین صحابہ تھوڑا وقت لگاتے اپنی کمائیوں میں, اکثر اوقات مسجد کے ماحول میں. انصاری صحابہ آدھا دن اور آدھی رات اپنی کھیتی اور باغات کے جو ہے کے تقاضوں کو دیکھتے ہوئے آدھی رات اور آدھا دن مسجد کے لیے اپنا وقت فارغ کیے ہوئے تھے. اور میرے بزرگوں اصحاب صفا ان کا اکثر وقت مدینہ کے قیام میں, میرے بزرگوں اکثر وقت مسجد نبوی کے ماحول میں. 100% علم کا سیکھنا سکھانا, جو علم جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کو دیا گیا, میرے بزرگوں اس علم کو صحابہ نے نقل و حرکت کے زمانے میں بھی ایک دوسرے کو دیا اور سیکھنے سکھانے کا رواج رہا. اور مدینہ منورہ کے قیام میں مسجد کے ماحول میں حضور صلی اللہ علیہ وسلم کے اوپر جو اللہ کی طرف سے علم آیا, میرے بزرگوں اس کو لینا اور اس کو اپنے گھر والوں کو دینا, میرے بزرگوں مسجد کے ماحول سے 100% صحابہ جڑے ہوئے تھے, اور 100% میرے بزرگوں اپنا فارغ وقت مسجدوں میں گزارتے اور باہر کے ماحول سے لوگوں کو دعوت دے کر گش کر کے مسجدوں کے ماحول میں لاتے. 100% میرے بزرگوں ایمان والوں پر, کلمہ پڑھنے والوں پر دین کے تقاضے ڈالے گئے اور ان کو مسجدوں کے ماحول میں جمع کیا گیا الصلاۃ جامعہ کے نام سے, اور ہر تقاضے ان کے اوپر جب بھی ڈالے گئے میرے بزرگوں ان کو مسجدوں کے ماحول میں بلایا گیا. صحابہ کرام رضی اللہ تعالیٰ عنہم اجمعین مدینہ منورہ کے قیام میں مسجد کے ماحول سے جڑ کر چل رہے تھے. میرے بزرگوں علم کی روشنی میں زندگی گزر رہی تھی, اور میرے بزرگوں حضور اکرم صلی اللہ علیہ وسلم کی تعلیمات کی روشنی میں ان کی زندگی چل رہی تھی. جو علم آیا میرے بزرگوں جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کی مجلسوں میں مسجد نبوی کے ماحول میں صحابہ نے علم لیا اور اس علم کو اپنے گھر کی عورتوں اور بچوں کو دیا. 100% میرے بزرگوں ایمانی ماحول سے امت کے بالغین, علم کے ماحول سے امت کے بالغین جڑے ہوئے تھے, اور یہ علم امت کے اندر سکھانے اور پہنچانے کا رواج عمومی طور پر اس طرح سے ہوا کہ بغیر کسی اجرت کے یہ علم دیا گیا اور اس علم کے سیکھنے کی ترغیبیں دی گئیں. میرے بزرگوں سیکھنا سکھانا امت کے اندر اس طرح سے عام ہوا کہ علم عام ہوتا چلا گیا, اور امہات العقائد سے لے کر دین کی ہر چھوٹی سے چھوٹی بات, بڑی سے بڑی بات, امت کا عامی سے عامی آدمی وہ جو ہے جاننے والا. یہاں تک کی روایت میں آتا ہے صحابہ کرام رضی اللہ تعالیٰ عنہم اجمعین حضور صلی اللہ علیہ وسلم کی لائے ہوئے دین کے معاملے میں گہری معلومات رکھتے تھے, اور ان کی زندگیاں علم کی روشنی میں تھیں. میرے بزرگوں ان کی جہالت علم سے بدلی حضرت محمد صلی اللہ علیہ وسلم کی مجلسوں اور صحبت کی وجہ سے. میرے بزرگوں 100% امت مسجد سے جڑ کے چل رہی تھی, ایک طرف 100% سارے کے سارے دعوت کے ساتھ چل رہے ہیں, اور 100% امت نقل و حرکت کے ساتھ چل رہی. اسی طرح سے میرے بزرگوں مدینہ منورہ کے قیام میں 100% امت مسجد سے جڑی ہوئی ہے, ایمانی حلقوں سے, علم کے حلقوں سے, اور میرے بزرگوں باہر کے ماحول سے, بازار کے ماحول سے دعوت دے کر گش کر کے باہر والوں کو بھی مسجد کے ماحول میں لایا جا رہا. میرے بزرگوں 100% ایمانی مجلسیں اور قائم تھیں, یہاں تک کہ حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ کا زمانہ دائرہ اسلام بہت وسیع ہوا اور بڑی بڑی مسجدیں بنی. حضرت مولانا سید احمد خان صاحب رحمتہ اللہ علیہ اس کو بہت اہتمام سے بیان فرماتے, بڑی بڑی مسجدیں بنی اور تمام مسجدیں اسی طرح سے ان میں اعمال قائم ہوئے جس طرح سے مسجد نبوی میں اعمال قائم تھے, اور امت مسجد سے جڑ کر رہا تھا اور ان کی تربیت ہو رہی تھی اور 100% امت علم کے ساتھ چل رہی تھی. مساجد کے ذریعہ میرے بزرگوں گھروں میں دین پہنچا. آج پر مولانا سید خان صاحب فرماتے تھے گھروں کی تعلیم اس زمانے میں کتابی شکل میں نہیں تھی, مسجد سے جو بات سنتے اور ایمانی اور علمی حلقوں میں جو بات ملتی اس کو لے جا کر اپنی گھر کے عورتوں اور بچوں کو دیتے. فرماتے تھے کہ یہ تعلیم کا حلقہ آج اس زمانے میں گھروں کے اندر میرے بزرگوں مولانا سید خان صاحب فرماتے تھے یہ اسی عمل کا بدل ہے جو صحابہ مسجد سے علم لے کر مسجد سے ایمانی باتیں لے کر گھر کے اندر آتے اور اپنے گھر کی عورتوں اور بچوں کو دیتے. یہ تعلیم کا حلقہ اسی عمل کا بدل ہے. محترم بھائی دست بزرگوں, ہجرت الحکوم کے اللہ رب العالمین امن بھائی بلوبت کریں যে 100 ভাগের 100 ভাগ উম্মাদ তিনাদের জন্য অবশ্যকীয় ছিল হিজরত করে যাওয়া. তাই মক্কায় যিনারা মুসলমান হতেছিলেন তিনাদের দাওয়াত ইল্লাল্লাহ দ্বারা ঈমান বনতেছিল এবং আল্লাহর রহমত যে পূরণ করার যোগ্যতা হতেছিল, আর এর ভিতর দিয়ে হিজরতের হুকুম আসলো. আর হিজরতের হুকুমের দ্বারাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মক্কা ছেড়ে যে সময় মদিনায় গেলেন সে সময় রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথমেই মসজিদ তৈরি করলেন. কারণ উম্মাদ আগে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ছিল, যারা ঘরে ঘরে মেহনত করতেছিল একত্রিত হওয়ার মতন কোন প্রাণকেন্দ্র তৈরি হয়েছিল না. তাই মদিনাতে আসার পরে এখন নিরাপত্তার সঙ্গে সাহাবীরা একত্রিত হতে পারেন. তাই রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন মসজিদ তৈরি করতেছেন, আর মসজিদের মাধ্যম দিয়ে মসজিদকে প্রাণকেন্দ্র করে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে সমস্ত আল্লাহর আহকামাত অবতীর্ণ হতেছে ওই আহকামাতকে উম্মাদকে শোনানোর জন্য, ওই আহকামাতের অনুযায়ী উম্মাদ যেন শিক্ষা দীক্ষা পেতে থাকে এজন্য তালিবের হালকা কায়েম করতেছেন, আর এখন ইমানি মজলিস তৈরি করতেছেন. আর মদিনাতে যাওয়ার পর থেকেই রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ কেন্দ্রিক মেহনত শুরু করতেছেন. সাহাবীরা বাজার থেকে, মহল্লা থেকে, ঘর থেকে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদেরকে মসজিদে ডেকে আনতেছেন, আর মসজিদে আনার পরে মসজিদ কেন্দ্রিক তাদের ইমানি আলোচনার মাধ্যম দিয়ে তাদের দিলের ভিতরে আল্লাহর অঙ্গীকার সমূহের এবং আল্লাহর বিভিন্ন ধুমকি সমূহের বিশ্বাস বদ্ধমূল হতেছে. এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এখন মসজিদ কেন্দ্রিক জীবনযাপন করা শিখতেছেন. আর মসজিদে পুরুষরা এসে যেভাবে আল্লাহর কথা, রসুলের কথা তারা শুনতেছেন, যেটাকেই বলা হয় তালিমের হালকা. যেহেতু পুস্তক আকারে কোনো বই পুস্তক ছিল না, কোরআন শরীফ লিখিত আকারে ছিল না, হাদিসও লিখিত আকারে ছিল না, রসুল থেকেই তারা কোরআনের আয়াত শুনতেন, রসুল থেকেই তারা রসুলের কথা হাদিস শুনতেন. এই কোরআনের আয়াত এবং হাদিস সম্মিলিত এই তালিমের হালকা থেকে পুরুষরা এরকমভাবে কোরআন হাদিস নিয়ে যেতেন, আর নিজের ঘরে নিজের বিবিকে, বাচ্চাকে, পরিবারের সদস্যদেরকে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনাতেন. এভাবে মসজিদের ভিতরে তালিমের হালকা কায়েম হয়ে গেছে, আর নিজ নিজ ঘরে গিয়ে এই সমস্ত তালিম থেকে যা কিছু শুনতেছে সেগুলো বিবিদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে তাদেরকে শোনানো হতেছে. আর এর দ্বারাই পুরুষদের দিল যেভাবে প্রমাণিত হতেছে, পুরুষদের দিলের ভিতরে যে সময় আল্লাহর ওয়াদা এবং ওয়াহিদের অঙ্গীকার এবং আল্লাহর ধমকির ভয় ভীতি অন্তরের ভিতরে আসতেছে, এরকম মেয়েরা এবং বাচ্চারা তারাও যে সময় তালিমের হালকায় বসতেছে তাদের দিলের ভিতরেও এ কথার বিশ্বাস এরকম বদ্ধমূল হতেছে. এভাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগিতে মদিনাতে যাওয়ার পরে এরকম ভাবে মসজিদ কেন্দ্রিক জীবনযাপনের মাধ্যম দিয়ে, মসজিদ কেন্দ্রিক শিক্ষা দীক্ষা, মসজিদ কেন্দ্রিক মেহনতের মাধ্যম দিয়ে সাহাবিরা এরকম ভাবে মহল্লার ভিতরে যেতেন, বাজারে যেতেন, ঘরে যেতেন, ওই জায়গার থেকে স্বল্প সময় কথা বলে ওনাদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে এবং অল্প সময়ের ভিতরে মসজিদে নিয়ে আসতেন. আর মসজিদের ভিতরে ছিল তালিমের হালকা, মসজিদের ভিতরে ছিল ইমানি মজলিস, মসজিদের ভিতরে এরকম দিনী আলোচনা. আর এই জায়গার থেকে তিনারা যা কিছু শুনতেছেন এগুলোর বিশ্বাস ওনাদের অন্তরের ভিতরে ঢুকতেছে, আর তারই প্রভাব তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় প্রকাশ পেতেছে. আল্লাহর আহকামাত তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় প্রকাশ পেতেছে. আল্লাহ নিষেধাজ্ঞা থেকে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচানোর জন্য তারা এরকম যোগ্যতা পেতেছেন. এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করতে করতে যে সময় রসুলের যুগ শেষ হয়ে গেল, এরপরও এই মেহনতের ধারাবাহিকতা বাকি ছিল. এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে যে সময় নাকি ইসলামী খিলাফতের এরকম ভাবে সীমানা অত্যন্ত প্রসার হয়ে গেছিল, এরকম প্রশস্ত হয়ে গেছিল, সে যুগেও হযরত মাওলানা সাইয়েদ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন যেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের যুগে উনি বিভিন্ন এলাকাতে যে সময় নাকি এরকম ভাবে ইসলামের এরকম ভাবে পতাকা উঠছে সে জায়গায় তাদেরকে বিশেষভাবে গুরুত্ব সহকারে একাধারে তাকিদ করতেন, ওই জায়গায় বড় থেকে বড় মসজিদ করতে, যেন এলাকার মুসলমানরা তারা মসজিদ কেন্দ্রিক ইমান শিক্ষার, মসজিদ কেন্দ্রিক এরকম শিক্ষা দীক্ষার যোগ্যতা তারা লাভ করতে পারে. এভাবে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই একথাই বলতেন যে উম্মাদের তালিম ও তরবিয়াত শিক্ষা দীক্ষাতেও মসজিদ থেকে হয়েছে, মসজিদের জন্য বানানো জায়গা, তাই উম্মতের প্রাণ কেন্দ্র হচ্ছে মসজিদ এবং মসজিদের আমল সমূহ, যে আমল সমূহ মসজিদের নববীতে ছিল খুবই আমল সমূহ, মসজিদের নববীর থেকে পুরুষরা নিয়ে নিয়ে নিজেদের ঘরে যেতেন, ঘরের ভিতরে যে বাচ্চাদের সম্মুখে মেয়েদের সম্মুখে আল্লাহর কথা রসুলের কথা আল্লাহর পক্ষ থেকে আহকামাত পূরণ করার দ্বারা কি পুরস্কার পাবে, আর আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা যা অবতীর্ণ হয়েছে সেই নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকার কারণে কোন সমস্ত তিরস্কার থেকে বাঁচতে থাকবে, আর এই সব ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যে উল্লেখ করেছেন এর ব্যাখ্যা স্বরূপ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেন, তাই হচ্ছে ফাযাইলুল ইলম। আর এভাবে উম্মুল আকিদা যেগুলো সমস্ত আকিদার সব থেকে বড় বড় আকিদার লাইনে সব থেকে বড় বড় যে সমস্ত বিষয়বস্তু আছে সেগুলো তেনারা মসজিদ থেকে নিতেন, পুরুষরা মসজিদ থেকে নিয়ে ঘরে মেয়েদের সম্মুখে আকিদার বিষয়গুলোকেও পরিষ্কার করতেন এবং ফাজলের বিষয়গুলোকেও পরিষ্কার করতেন, ইবাদতের বিষয়গুলোকেও পরিষ্কার করতেন। দিন শিক্ষার জন্য অন্য কোনো বিধি ব্যবস্থা ছিল না, পুস্তকাকারে কোনো পুস্তিক রূপ ছিল না, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে কোরআনের যে আয়াত অবতীর্ণ হচ্ছে সেই কোরআনের আয়াতের আলোকেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিতেছেন। এইগুলোই হয়ে যাচ্ছে রসুল থেকে নেওয়া এলেম, রসুল থেকে নেওয়া তালিম, মসজিদে নববীর থেকে তিনারা শিখতেছেন, আর নিজ নিজ ঘরে যে এই এলেমকেই নিজ পরিবারের ভিতরে এরকম ভাবে তিনারা এরকম ভাবে ঢালতেছেন, আর পরিবারের ছোট থেকে বড় এরকম ভাবে সবাই তারা লিখতে না জানলো করতে না জানলো উত্তর তাদের হাতে না থাকলো তারা সবাই যেভাবে মসজিদ থেকে তালিম শিখতেছে আল্লাহর ওয়াদা আল্লাহর অঙ্গীকার আল্লাহর ঈদ আল্লাহ আল্লাহর এরকম ভাবে ধুমকি তার বিশ্বাস পুরুষদের অন্তরে যেভাবে বদ্ধমূল হতেছে মেয়েদের অন্তরে বদ্ধমূল হতেছে শিশুদের অন্তরে বদ্ধমূল হতেছে এবং তাদের ভিতরে দিনের উপরে চলার যোগ্যতা আসতেছে, এমন না যে পুরুষদের যোগ্যতা ভিন্ন মেয়েদের থেকে মেয়েদের যোগ্যতা ভিন্ন পুরুষদের থেকে, না পুরুষদের দিনের লাইনে যে যোগ্যতা মেয়েদের দিনের লাইনে সেই যোগ্যতা শিশুদের দিনের লাইনে সেই যোগ্যতা সবাই পরিপূর্ণ একশো ভাগে একশো ভাগ দিনের উপরে যাওয়ার জন্য প্রস্তুত হতেছে, যে একই মেহনত সবাইকে নিয়ে করা হচ্ছে পুরুষদের জন্য মসজিদের ভিতরে যে মেহনত হতেছে মেয়েদের জন্য সে একই মেহনত ঘরের ভিতরে হতেছে, এভাবে তারা দিনের বেলায় আল্লাহ আহকামাতকে পূরণ করতেছেন রাত্রে বেলায় আল্লাহ আহকামাতকে পূরণ করতেছেন। আর সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবি এরকম বড় বড় সাহাবিরা তিনারা এরকম মসজিদ কেন্দ্রিক মেহনতের দ্বারাই ইমানি মসজিদ তৈরি করতেছেন, একে অপরকে ডাকতেছেন যে আসো কিছু সময়ের জন্য আমরা বসে আমাদের হবের উপরে ইমানকে বদ্ধমূল করি, এভাবে তিনারা ইমানি মসজিদের ভিতরে বসতেছেন আর ইমানি হালকার ভিতরে বসতেছেন, আর মুসলমানদের প্রাণ কেন্দ্র হিসেবে মসজিদের ভিতর থেকে তারা দিনে যত চাহিদা আছে দিনের উপরে যাওয়ার যোগ্যতার জন্য যোগ্যতা অর্জন করার জন্য যা কিছু দরকার সব তালিমের হকার থেকে মসজিদ থেকে নিতেছেন, আর এগুলো নিয়ে নিজ পরিবার পরিচালনার জন্য ওইগুলোকে পেশ করতেছেন। মেরে বুজুর্গো জব মেহনত কা রুখ সহি হোগা আর মেরে বুজুর্গো হর ঈমান ওয়ালা জব উসকি ফিক্র বদলেগি উসকা জজ্বা বদলেগা আর উসকি উসকি জো হ্যায় উসকা ইয়াকিন ঠিক হোগা তো মেরে বুজুর্গো আপনে বচ্চো কি তরবিয়ত ভি ঠিক করেঙ্গে, বচ্চো কি তরবিয়ত ওয়ালিদৈন কি জিম্মে হ্যায়, বচ্চো কি দেখভাল ওয়ালিদৈন কি জিম্মে হ্যায়, উনহে আখরত কি ফিক্র দিলানা উনহে দীন সিখানা জাহান্নাম কি আগ সে বচানা یہ والدین کی ذمہ داری ہے۔ حضرت مولانا صحیح صاحب فرماتے تھے رحمت اللہ علیہ، یہ فرماتے تھے اکثر و بیشتر بچوں میں جو خرابی آتی ہے وہ والدین کی کوتاہی کی وجہ سے آتی ہے، اگر ماں باپ اپنے بچوں کی صحیح تربیت کریں انہیں دین سکھاویں اور انہیں صحیح راستہ دکھاویں ان کی صحیح تربیت کریں ان کی دیکھ بھال کریں تو میرے بزرگوں بچے صحیح رخ پر جائیں گے۔ 7 برس کی عمر میں نماز کا حکم کرنے کو اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے فرمایا اور 10 برس کی عمر میں نمازوں کے نہ پڑھنے پر سختی اور تنبیہ کرنے کو فرمایا۔ میرے بزرگوں اور بھائیوں بچوں کی تربیت والدین کی وجہ سے تربیت انہی کے راستے سے ہوگی، میرے بزرگوں اور بھائیوں امت جب اپنے صحیح منصب پر ہوگی اور امت اللہ کے راستے کی نقل و حرکت پر ہوگی اور امت جب مزاج دعوت پر چل رہی ہوگی اور میرے بزرگوں امت کا تعلق مسجد سے علم کے حلقوں سے ایمانی مجلسوں سے میرے بزرگوں تعلق بنا ہوا ہوگا تو زندگی علم پر آئے گی، دلوں کا رخ بدلے گا، دلوں کا جذبہ بدلے گا، دلوں کی فکر بدلے گی اور میرے بزرگوں یہ امت اپنی ذمہ داری پر چلے گی۔ میرے بزرگوں یہ امت سارے عالم کے اعتبار سے ذمہ دار ہے، اپنے ذات سے لے کر اپنے گھر والوں سے اپنے بال بچوں سے لے کر سارے عالم کے اعتبار سے یہ امت ذمہ دار ہے۔ میرے بزرگوں حضور صلی اللہ علیہ وسلم کی قوم کی ذمہ داری اس کے اوپر ڈالی گئی ہے، جتنا یہ امت اپنے منصب پر ہوگی, اپنی ذمہ داری پر ہوگی, اپنے کام پر ہوگی, اللہ جل شانہ کی مدد اس کے ساتھ ہوگی. روایت میں آتا ہے کہ ذمہ داری اٹھانے کے بقدر اللہ تعالیٰ کی مدد اللہ تعالیٰ کی مدد آتی ہے. جتنا ہم ذمہ داری کے ساتھ چلیں گے میرے بزرگوں, اللہ تعالیٰ کی مدد ہمارے ساتھ. জেনাজের সময়কে মসজিদ কেন্দ্রিক এমন ভাবে করতেছিলেন যে আসাবে সোফা যেনারা ছিলেন তেনারা অধিকাংশ সময় রসুল থেকে দিন শিখার জন্য অপেক্ষামান থাকতেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাতে অধিক সময় থেকে তেনারা খাওয়া পান করার ভিতরে কমি করে কষ্ট করে তেনারা অধিকাংশ সময় রসুলের সঙ্গে থাকতেন. খুব অল্প সময়ের জন্য কিছু কিছু আসাবে সোফাগণ তেনারা ব্যবসায়ের জন্য যেতেন, অল্প সময়ের ভিতরে কিছু আয় উপার্জন করে নিজেদের চলার মতন ব্যবস্থা করে আবার ফিরে আসতেন, আর কিছু সাহাবি তো অত্যন্ত কষ্টের সঙ্গেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এলেম শিক্ষা করার জন্য সবসময় রসুলের পাশে থাকতেন. এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দিন শিক্ষা করেছেন রসুল থেকে এবং দিন প্রচার প্রসার করার জন্য সময়কে অবসর করেছেন. বলেন যে মহতারাম ভাইদের সুযোগ, এই পরিপূর্ণ দিন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে রেখেছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে, মেহনত পরিপূর্ণ করে তেনারা দেখাই দিয়ে গেছেন, যেভাবে দিন পরিপূর্ণ হয়েছে দিনের মেহনত তেনারা পরিপূর্ণ করে দেখাই দিয়ে গেছেন, আমাদেরকে অনুরূপভাবে মেহনত করতে হবে. বলেন যে হযরত মাওলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি বলতেন যে আসলে বাচ্চাদের দিন শিক্ষা দীক্ষার দায়িত্ব হচ্ছে বাপ মার উপরে. বাপ মা যদি নাকি সচেষ্ট হয়, বাপ মা যদি নাকি এরকম ভাবে সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দিতে চায়, তাহলে বাচ্চাদের শিক্ষা দীক্ষা হতে পারে, তাছাড়া অন্য জায়গায় তাদের বাল্যকাল থেকে শিক্ষা দীক্ষা হতে পারে না. এই জন্য মা বাপ তিনাদেরই গুরু দায়িত্ব যে সন্তানদেরকে বাল্যকাল থেকেই এরকম ভাবে দিনই পরিবেশ তৈরি করে ঘরোয়া পরিবেশের ভিতর দিয়ে তাদেরকে এমন ভাবে শিক্ষা দীক্ষা দিতে থাকা যেন তাদের এরকম ভাবে বুঝ সমাজ হওয়ার আগেই তারা দিনের উপরে চলার অভ্যস্ত হতে পারে. এই জন্য শরিয়াতে মুতাহারা পবিত্র শরিয়াতে হুকুম দিয়েছেন যে 7 বছর বয়সে তোমরা নামাজের হুকুম করো, আর 10 বছর বয়স হয়ে গেলে সে যদি নাকি নামাজের ভিতরে অলসতা করে তাকে তাম্বি করো, তাকে সতর্ক করো. এই হুকুম আহেতুক দেন নাই, হুকুম দিবে 7 বছরে কেন, যেহেতু তার আগেই তাকে শিক্ষা দীক্ষার মাধ্যম দিয়ে তাকে নামাজ পড়া অভ্যস্ত করে দিবে. এখন হুকুমে অপেক্ষা নাই, হুকুম করার আগেই সে যেন নামাজ পড়া এরকম কি অভ্যস্ত হয়ে গেছে, আর যদি নাকি তার ভিতরে কোনো কমতি থাকে তা বাপ মারই দায়িত্ব তাকে নামাজ পড়ানোর অভ্যস্ত করা, তাকে দিনের উপরে আনার অভ্যস্ত করা. বাপ মাকেই আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন এবং এই যোগ্যতা দিয়েছেন. মহতারাম ভাইদের সুবুজুর্গ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তিনারা এই দায়িত্ব এইভাবে পালন করতেন যে এক একজন সাহাবি তাদের সন্তানদেরকে লালন পালন করে তাদেরকে দিনই এরকম ভাবে চিন্তা চেতনা দিয়ে দিনের উপরে চলার যোগ্যতা তাদের ভিতরে আনার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পারিবারিক ভাবে পরিবারকে দিনের কাজের জন্য উঠাইছেন, এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের সন্তানদেরকেও এরকম ভাবে পরিপূর্ণ দিনের উপরে চলার জন্য উঠাইছেন. মহতারাম ভাইয়েরা সুযোগ, এই জন্য প্রতিটা মুসলমানের ঘরই হচ্ছে একটা মাদ্রাসা সমতুল্য, মসজিদ সমতুল্য, যার ভিতরে এরকম ভাবে দিনই শিক্ষা দীক্ষা হবে, দিনের উপরে চলার যোগ্যতা তাদের ভিতরে আসবে. যে সময় নাকি 100 ভাগের 100 ভাগ উম্মাদ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ মসজিদ থেকে দিন নিয়ে তাদের ঘরে যেয়ে তাদের বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দিতেছিলেন, এরকম 100 ভাগের 100 ভাগ দিনের উপরে চলার যোগ্যতা তাদের ভিতরে আসতেছিল. মহতারাম ভাইয়েরা সুযোগ, এটি হচ্ছে দিন জিন্দগিতে আনার একমাত্র উপায়ন্ত, যে প্রতিটা মুসলমান সে তার জন্য ফিকির করবে, তার পরিবারের জন্য ফিকির করবে, এবং এক একজন মুসলমানকে সমস্ত আলমের জিম্মাদার হিসেবে জিম্মাদারি দেওয়া হয়েছে. এক একজন উম্মাদ সে নিজের জন্য যেভাবে ফিকির করবে, তার পরিবার পরিজনের জন্য ফিকির করবে, সমস্ত আলমকে সামনে নিয়ে সে মেহনত করতে থাকবে. এভাবে দায়িত্ব পালন করা শুরু হবে নিজ থেকে এবং এই দায়িত্ব শেষ করতে হবে সমস্ত জগৎকে সামনে রেখে. এই জন্য মহতারাম ভাইদের সুযোগ, মেহনতের যে কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে আমার ঘর, আমার মহল্লার মসজিদ. আমি যদি নাকি আমাকে কেন্দ্র করে আমার ইমান একিনকে ঠিক করার জন্য যদি নাকি দাওয়াতের ময়দানে সময়কে অবসর করতে থাকি, আর আমার একিনকে ঠিক করার জন্য তালিমের ময়দানে সময়কে অবসর করতে থাকি, আর এই মেহনত যে আমি আমার জন্য করতেছি আমার পরিবার পরিজনের উপরে থেকে করতে থাকি, তাহলে রব্বুল আলামিন দিনের লাইনে পূর্ণতা দান করবেন এবং পরিপূর্ণ দিনের উপরে চলার যোগ্যতা আল্লাহ দান করবেন. এবং এর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলমের যে জিম্মাদারি দিয়েছেন আমাদের উপরে, সেই আলমের জিম্মাদারি পালন করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی مسجد میں ایک صحابی آئے اور انہوں نے نماز پڑھی, اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے ان کی نماز دیکھی. جب وہ نماز سے فارغ ہوئے تو اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کی خدمت میں آئے اور آپ کو سلام کیا. آپ صلی اللہ علیہ وسلم نے سلام کا جواب دیا اور فرمایا جاؤ اپنی نماز لوٹاؤ, نماز دہراؤ. میرے بزرگوں, وہ صحابی دوبارہ گئے, اور نماز پڑھ کر آئے. آپ صلی اللہ علیہ وسلم نے دوبارہ ان کی نماز دیکھی, جو کمی پہلے تھی اسی کمی کے ساتھ دوبارہ نماز پڑھی. جب وہ نماز سے فارغ ہو کر آئے, سلام کیا, آپ نے سلام کا جواب دیا, آپ نے فرمایا جاؤ نماز پھر سے پڑھو. تین مرتبہ آپ نے لوٹایا اور پھر آپ نے فرمایا کہ جاؤ نماز دہراؤ. دو صحابی بیٹھ گئے اور یہ فرمایا کہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم آپ ہمیں نماز سکھلائیے اور بتائیے, ہمیں نماز نہیں آتی, ہمیں اس سے اچھی نماز نہیں آتی. آپ صلی اللہ علیہ وسلم نے ان صحابی کی نماز کو درست کرایا. مسجد نبی کے ماحول میں صحابہ کرام رضی اللہ تعالی عنہم اجمعین کی عبادتیں ٹھیک ہوئیں, اور میرے بزرگوں اپنی اور اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے امت کو مسجد سے جوڑا اور ان کی ہر حاجت اور ہر ضرورت میں ان کو اللہ کی طرف متوجہ کیا اور اللہ کے گھر کی طرف متوجہ کیا. آپ صلی اللہ علیہ وسلم نے ان صحابی کو فرمایا کہ اپنی نماز کا جو ہے پورا درست کرو, اور رکوع سے اٹھنے کے بعد اطمینان سے کھڑے ہو, یہاں تک کہ کمر سیدھی ہو جائے, اطمینان سے کھڑے ہو, پھر سجدے کے لیے جائے, اور دونوں سجدوں کے درمیان میں بیٹھ کر جو ہے کمر سیدھی کریں, اطمینان سے بیٹھیں, اور اس کے بعد دوسرے سجدے کے لیے جائیں. میرے بزرگوں, ایک اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے صحابہ کرام رضی اللہ تعالیٰ عنہم اجمعین کو دین سکھایا, دین بتایا, نمازیں سیکھی, صحابہ نے اپنا پورا دین سیکھا, ایمان سیکھا دعوت کے ماحول میں. میرے بزرگوں اور بھائیوں, اللہ جل شانہ و منواد نے ان کو نمونہ بتایا. محترم حضرت بزرگوں, رسول کریم صلی اللہ علیہ وسلم جو ہوئے امتر ایمان کے شدھ کرار جن پریپورن کرار جن دعوت محنت دیے امتر ایمان کے پریپورن کرسین, انوروپ بھاوے رسول کریم صلی اللہ علیہ وسلم امتر نمازر لائنے نگرانی کرسین. رسول کریم صلی اللہ علیہ وسلم دیکھیں کہ ایک صحابی نماز پڑھسین, نماز پڑھے اسے رسول کے سلام کرتے سین. رسول کریم صلی اللہ علیہ وسلم نمازر بھائی کی اوستھا دیکھے, ترٹی پورن دیکھے, رسول کریم صلی اللہ علیہ وسلم آبار بولیں جو جاؤ تمہیں ہمار نماز پڑھے آسو جیسے تمہار نماز پورنتا لبھ کرے نائی. وہ صحابی گلین আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার ফিরে আসলেন, এসে সালাম দিতেছেন. রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দিকে লক্ষ্য করে ত্রুটিপূর্ণ দেখে আবার বললেন যে তুমি যাও, যেহেতু তোমার নামাজ পরিপূর্ণ হয় নাই. আবার গেলেন ওই সাহাবী, আবার যে নামাজ পড়লেন, ওনার যোগ্যতা অনুযায়ী নামাজ পড়তেছেন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নামাজকেও সংশোধন করার জন্য লক্ষ্য রাখতেছেন, আর এমন অবস্থায় তৃতীয়বার নামাজ পড়ে আবার এসে সালাম দিতেছেন, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তুমি যাও, তোমার নামাজ হয় নাই. এভাবে সেই সাহাবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু দেখাই দেন, আমাকে একটু বাতলাই দেন যে আমার ত্রুটিটা কোথায়, আমার নামাজটা কিভাবে আমি পড়বো. তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মহব্বতের সঙ্গে সংশোধনীয় শব্দ দিয়ে ওনাকে সংশোধন করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, তুমি যে সময় নাকি রুকুর থেকে দাঁড় ছেড়ে ওই দাঁড়ানোর সময় তুমি স্থির হয়ে দাঁড়ানো উচিত, তুমি স্থির হয়ে দাঁড়াও যেন কোমরটা সম্পূর্ণই সোজা হয়ে যায়, তারপরে ফিরে সুস্থে তারপরে আবার তুমি সিজদায় যাবে, আবার সিজদায় যে সময় নাকি যাবে, সিজদা থেকে যে সময় নাকি উঠবে, দুই সিজদার মাঝখানে এরকমভাবে পরিপূর্ণভাবে তুমি বসে পড়বে, বসার পরে তারপরে তুমি ধীরে সুস্থে সিজদায় যাবে. এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতের আকীদা ঠিক করার জন্য যেভাবে তালিমের হালকায় বসিয়েছেন, উম্মাতের ঈমান ঠিক করার জন্য যেভাবে দাওয়াতের ময়দানে লাগিয়েছেন, অনুরূপভাবে উম্মাতের নামাজকে ঠিক করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সতর্কতার সঙ্গে উম্মাতের নামাজের বাহ্যিক অবস্থার দিকে লক্ষ্য করেছেন. এভাবে উম্মাদের এক একটি আমলকে শুদ্ধ করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিগরানি করতেছেন যেন উম্মাদের কোন আমল অসম্পূর্ণ না থেকে যায়, আর উম্মাদকে তাদের প্রয়োজনের খাতিরে তাদেরকে আল্লাহমুখ করার জন্য নামাজকে শিক্ষা দিয়েছেন, মসজিদকে দেখাই দিয়েছেন যে তোমাদের যে কোনো প্রয়োজন হয় তোমরা আল্লাহর দিকে রুজু হবে, নামাজকে মাধ্যম করেই তোমরা আল্লাহর থেকে প্রার্থনা করবে. এভাবে উম্মাদের সমস্ত জরুরতকে পূরণ করার জন্য মাধ্যম হিসেবে যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওই নামাজের দিকে উম্মাদকে রাহবারি করেছেন. এভাবে উম্মাতের এরকমভাবে সমস্ত লাইনের দিনকে পরিপূর্ণ করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানকে ঠিক করার জন্য দাওয়াতের ময়দানে মেহনত করাইছেন, ইয়াকিনকে ঠিক করার জন্য তালিম ও তাআল্লুমের ময়দানে মেহনত করাইছেন, নামাজকে ঠিক করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাতকে রাহবারি করেছেন. এভাবে উম্মাতের দিন পরিপূর্ণতা লাভ করেছে. কিয়ামত কে দিন সাত আদমি আরশকে সায়ে কে নিচে হোগে, উনমে এক ও আদমি ভি হোগা, রাজুলুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ. میرے بزرگوں, ایک ایک ایمان والے کو اللہ کا راستہ جیسا محبوب ہو, میرے بزرگوں, اور اللہ کے راستے میں مرنے کا جذبہ ایک ایک ایمان والے کے دل کے اندر ہو اور مرنے کے جذبے سے جی رہا ہو, راہ خدا میں مرنے کے جذبے سے جی رہا ہو. اسی طرح سے میرے بزرگوں اپنے مقام پر رہتے ہوئے اور سفر و حضر میں مسجد کا ماحول اسے کھینچ رہا ہو اور اس کا دل مسجد سے لگ رہا ہو. میرے بزرگوں, اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی حدیث ہے, جب کسی آدمی کو دیکھو وہ مسجد میں آنے جانے کا عادی ہے تو اس کے ایماندار ہونے کی گواہی دے دو. میرے بزرگوں, 100% صحابہ کی زندگیوں میں اللہ کے راستے کی نقل و حرکت اور اللہ کے راستے میں مرنے کا جذبہ بھرا ہوا تھا اور اسی جذبے سے جیتے تھے. اور میرے بزرگوں, دوسری طرف اپنے مقام پر مدینہ منورہ کے ماحول میں فکر آخرت, دعوت اور میرے بزرگوں مسجد کا ماحول انہیں جو ہے اپنی طرف مشغول کیے ہوئے تھا. 100% صحابہ مسجد کے ماحول سے جڑے ہوئے تھے, ایمانی حلقوں میں, علمی مجلسوں میں میرے بزرگوں, اور جو ہے علم نے ان کی جہالت کو بدل دیا اور جہالت سے علم جہالت سے بدل گیا. اور میرے بزرگوں, عبادت کے ماحول نے ان کے دل کے اندر اللہ کی لئے لگا دی اور ان کے دلوں کی غفلتیں نکلی. میرے بزرگوں, 100% ہر اعتبار سے میرے بزرگوں اللہ تعالیٰ نے انہیں نمونہ بنایا. محترم حضرت بزرگوں, صحابہ اکرام رضی اللہ اجمعین نقل حرکت درائی اللہ سے ہجرت اور نصرت درائی اللہ سے چلا پھرا درائی تینادر دین کے پریپورنتار دیگے نیسن এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 100 ভাগের 100 ভাগ এই কথার বিশ্বাস অন্তরের ভিতরে মজবুত করেছিলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দিনের ভিতরে তেনাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি রয়ে গেছে. দিনের একিনকে তেনারা ঠিক করার জন্য দাওয়াত দিয়েছিলেন, 100 ভাগের 100 ভাগ দাওয়াত দেওয়ালা ছিলেন, তাই তেনাদের দিলের একিনও ঠিক হতেছিল. আর 100 ভাগের 100 ভাগ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তালিমের হালকায় বসেছিলেন, তাই এরকম ভাবে তালিমের হালকায় বসার দ্বারাই আল্লাহর ওয়াদা এবং ওয়াহিদের অঙ্গীকার এবং আল্লাহর পক্ষ থেকে ধমকির বিশ্বাসীদের অন্তরের ভিতরে বদ্ধমূল হতেছিল. আর পরিপূর্ণ দিনের উপরে চলার যোগ্যতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জিন্দেগিতে আসতেছিল. মহতরম হযরত সুবুদুর্গ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তেনারা ওই সমস্ত গুণাবলীকে অর্জন করতেছিলেন যে সমস্ত গুণাবলীর দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন তেনাদেরকে সাহায্য করবেন, যে সমস্ত গুণাবলীর দ্বারাই আল্লাহর কাছে মানুষ প্রিয় হতে পারে, দামি হতে পারে. ওই সমস্ত গুণাবলী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এক একজন মেহনত করে করে অর্জন করতেছিলেন. আর ওই মেহনত নিজেরা যেভাবে করতেছিলেন, অপরকেও ওই মেহনতের রাহবারি করতেছিলেন. আর মহতরম ভাই দেশ বুজুর্গ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে ওই মেহনত শিখতেছিলেন, আর অন্যকে যে যে ওই মেহনত করে করে তাদেরকেও শিখাচ্ছিলেন. আর এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে ইমানি মজলিসের ভিতরে বসাচ্ছিলেন, আর সে জায়গায় আল্লাহ থেকে হওয়া আর গাইল আল্লাহ থেকে না হওয়ার কথা এমনভাবে আলোচনার ভিতরে আনতেছিলেন যে যার দ্বারা তাদের দিলের একিন ঠিক হয়ে যেতেছিল. আর এই মজলিসের ইমানি মজলিসের ভিতরে বসতেছিলেন, মাসনা মাসাইল তালিমের হালকায় বসে বসে এরকম ভাবে শিখতেছিলেন. আর এর দ্বারাই তাদের দিনের লাইনের পূর্ণতা আসতেছিল. 100 ভাগের 100 ভাগ দিনের উপরে চলার যোগ্যতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন অর্জন করতেছিলেন. এভাবে আল্লাহর রাস্তায় নকল হরকত, আল্লাহর রাস্তায় জানমাল কুরবানি দেওয়ার জজবা, আল্লাহর রাস্তায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার এরকম ভাবে আগ্রহ উৎসাহ যেনাদের অন্তর ভিতরে পয়দা হতেছিল. তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তেনারা এই মেহনতের দ্বারাই নিজেদেরকে আল্লাহর সামনে কবুল করানো আর আল্লাহর কাছে পছন্দনীয় করা আর আল্লাহর দেওয়া জানমাল সময়কে আল্লাহর রাস্তায় অকাতরে খরচ করার যোগ্যতা সাহাবাদের ভিতরে পয়দা হতেছিল. তাই তিনি যে কোনো তাকাজা আসতেছে ওই তাকাজাকে পূরণ করার জন্য যে ধরনের জজবা দরকার, যে ধরনের আগ্রহ দরকার, ওই আগ্রহ তাদের ভিতরে পয়দা হতেছিল. আর মসজিদ কেন্দ্রিক জীবনযাপন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 7 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দেওয়া হবে, আর তার ভিতরে ওই ব্যক্তিও হবে যার দিল মসজিদের সঙ্গে লেগে থাকে. তাই সাহাবিরা যদিও তিনা শিক্ষা দীক্ষা পেতেছিলেন মদিনাতে, কিন্তু এই মদিনা থেকে যে সময় নাকি দূর থেকে দূরে যেতেছিলেন, ও জায়গায় তারা মসজিদ তৈরি করতেছিলেন, ও জায়গায় তারা মসজিদকে আবাদ করতেছিলেন, ও জায়গায় মসজিদের পরিবেশ তৈরি করে করে ওই এলাকার লোকদেরকে মসজিদ মুখে ডাকতেছিলেন. কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথারই তারগিব দিয়েছেন যে তোমরা কাউকে যদি নাকি মসজিদ মুখ হতে দেখো তার ইমানদার হওয়ার ব্যাপারে সাক্ষী দান করো. এই জন্য পুরো উম্মাদকে মসজিদ মুখ করা হচ্ছিল, পুরো উম্মাদকে মসজিদের দিকে রাখা হচ্ছিল, পুরো উম্মাদকে মসজিদের সঙ্গে জোড়া হচ্ছিল যেন উম্মাদ মসজিদ কেন্দ্রিক জীবনযাপন করার মাধ্যম দিয়ে মসজিদ থেকে দিন নিতে পারে. আর মসজিদের বাইরে গিয়ে যে জায়গায় যে দিনের দরকার সেই দিন তারা শিখে মসজিদ থেকে ওই দিনের উপরে চলতে পারে. এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 100 ভাগের 100 ভাগ দিন শিখছেন এবং দিনের উপরে চলছেন এবং আবারকে দিনের উপরে চলার জন্য দিনের দিকে দাওয়াত দিয়েছেন। মেরে বুজুর্গ আর ভাইও, ফজাইল কা ইলম ইয়াকিন কো বদলনে বদলনে কা বড়া জরিয়া হ্যায়। ওয়াদে আর ওয়াইদ কি লাইন কা ইয়াকিন পয়দা হোগা আর আন্দর সে আদমি আল্লাহ কে হুকমো কে লিয়ে ইয়াকিন কে সাথ সহি জজবে কে সাথ তৈয়ার হোগা। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহ ফরমাতে থে কে উম্মত কে আন্দর সে জব সে ফজাইল কা ইলম উঠ গয়া আর ইসকে লেনে কা রিওয়াজ না রাহা না ঘরো মে না মসজিদো মে। মেরে বুজুর্গো, দিন কে জজবাত দিলো মে বাকি না রহে বলকে দিন কে জজবাত পর মৌত আ গই, জজবা হি বাকি না রাহা। মেরে বুজুর্গো, ফজাইল কা ইলম ইয়াকিন কো পয়দা করনে কে লিয়ে হ্যায় আর দিলো কে আন্দর দিলো কে আন্দর দিলো কে আন্দর আমল কা দাইয়া বানানে কে লিয়ে ইয়াকিন কি বুনিয়াদ পর আদমি শৌক ও রগবত কে সাথ আমল কে আন্দর কদম উঠানে ওয়ালা হো। মাসাইল কা ইলম মেরে বগৈর মেরে বুজুর্গো, ইসকে বগৈর তো আদমি কা আমল হি কবুল নাহি হোগা। মাওলানা ইউসুফ সাহেব ফরমাতে থে কি আদমি কে আমল কি কবুলিয়ত কে লিয়ে আল্লাহ কে দরবার মে তিন বুনিয়াদি আহম চিজে হ্যায়। পহলি শর্ত ঈমান হ্যায় আর দুসরি শর্ত ইলম হ্যায় আর তিসরি শর্ত ইখলাস হ্যায়। আল্লাহর অঙ্গীকার, ভালো কাজের পুরস্কারের কথা আর খারাপ কাজের তিরস্কারের কথা তালিমের হালকায় বসে যে সময় নাকি শুনতে থাকবে, এর দ্বারা দিনের দিলের ভিতরে যে জমিন, এই দিলের জমিনের ভিতরে উর্বরতা আসতে থাকবে, দিলের ইকিন মজবুত হতে থাকবে, জজবা পয়দা হবে দিনের উপরে চলার জন্য, জজবার সঙ্গে সে চলতে পারবে। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন যে উম্মাহ যে সময় থেকে তালিমের হালকা ছেড়ে দিয়েছে, চাই সে মসজিদে হোক বা ঘরে হোক, মসজিদ কেন্দ্রিক তালিম ঘর কেন্দ্রিক তালিম থেকে যে সময় নাকি উম্মাহ দূরে সরে গেছে, উম্মাহ বঞ্চিত হয়ে গেছে, উম্মাহরা দিনের উপরে চলার জজবা অবশিষ্ট থাকে নাই। এই জন্য মহতরম ভাই সুদূর্গ, যে সময় মসজিদের তালিমের ভিতরে ফাজাইলের তালিমে বসবো আমরা, যে তালিমের ভিতরে আমরা আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের কথা শুনতে থাকবো, লাভের কথা শুনতে থাকবো, আর যে তালিমের ভিতরে আল্লাহর নাফরমানির কারণে কি তিরস্কার হবে এই তিরস্কারের ধমকির কথা শুনতে থাকবো, এর দ্বারাই দিলে প্রভাব নিবে আর এই দিলের প্রভাবের দ্বারাই তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই আল্লাহর আহকামাতকে পূরণ করা সহজ হয়ে যাবে, তার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বাঁচায় রাখা সহজ হয়ে যাবে। এভাবে মুসলমান ভাই দুর্গ, যে সময় তালিমের হালকা এরকম হতে থাকবে, দিনের উপরে চলার যোগ্যতা উম্মতের ভিতরে পয়দা হতে থাকবে। মুসলমান ভাই বুজুর্গ, এই তালিমের হালকাই হচ্ছে ওই দিনের ভিতরে উর্বরতা পয়দা করার মেহনত, যে উর্বরতার দ্বারাই মানুষ সমস্ত হুকুমকে পূরণ করতে পারে, আল্লাহ নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পারে। এই জন্য মহতরম ভাই বুজুর্গ, উম্মতকে এরকম ভাবে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিমের হালকার ভিতরে রেখে গেছেন, এই তালিমের হালকার দ্বারাই উম্মতের ভিতরে একশো ভাগের একশো ভাগ দিনের উপরে চলার যোগ্যতা তাদের ভিতরে আসছে। আর কেয়ামত পর্যন্ত যদি নাকি এই তালিমের হালকার ভিতরে যদি নাকি কেউ বসতে থাকে, যে যত সময় কি তালিমের হালকা বসবে সে আল্লাহর কথা শুনতেছে, রসুলের কথা শুনতেছে, তার ভিতরে দিনের উপরে চলার যোগ্যতা আসতে থাকবে। এই অপরিবর্তিত এক মেহনত, যে মেহনতের উপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে ছেড়ে গেছিলেন এবং উম্মাতকে রাহবারি করে গেছেন, উম্মাত যদি নাকি ঘরের ভিতরে এই তালিমের হালকায় বসে, ঘরের পরিবারের যারা আছে তারা এই কথার দ্বারা প্রভাব নিবে, আল্লাহর ওয়াদা এবং ওইদের বিশ্বাস অন্তরের ভিতরে আসবে, আর এইভাবে দিনের উপরে চলার যোগ্যতা তাদের ভিতরে আসতে থাকবে। মহতরম ভাই বুজুর্গ, এই জন্য দিনের উপরে চলার যোগ্যতা ওই সময় আসবে যে সময় দিনের উপরে চলার যোগ্যতা তৈরি করে নেওয়া মেহনতের ভিতরে আমরা অংশ নিতে থাকবো। ইলম কে বারে মে ইলম কে নম্বর পর উম্মত উলামা কি মোহতাজ হ্যায়, জিতনা উলামা সে উম্মত কা তাআল্লুক বনেগা ইসকা দীন দুরুস্ত হোতা চলা জায়েগা। উলামা কি তাজীম, উলামা কি ইজ্জত, উলামা কা ইকরাম, উনসে তাআল্লুক, উনকি মুলাকাতে, উনকি জিয়ারত, ইয়ে ইলম কে হাসিল হোনে কা জরিয়া হ্যায়। অর মেরে বুজুর্গো, আল্লাহ রাব্বুল ইজ্জত ইস তাজীম কি ওয়াজহ সে হামারে হামারে ঘরো মে ইলম কো দাখিল করেঙ্গে, মসাইল কা ইলম উম্মত কে আন্দর ইসকা রিওয়াজ বনেগা, জিতনা উম্মত কে আন্দর পুষ পুষ কর চলনে কা মিজাজ বনেগা, উম্মত কা উম্মত কি উম্মত কা জহল ইলম সে বদল জায়েগা আর হর আমল ইলম কি রোশনি মে হোগা। মেরে বুজুর্গো, ইয়ে বহুত বুনিয়াদি বাত হ্যায়, হম উম্মত কে আন্দর ইস ইস নম্বর কে জরিয়া উম্মত মে সিখনে সিখানে আর পুষ কর চলনে কা মিজাজ বনানা। মেরে বুজুর্গো, ফির হামারি ইবাদতে ভি ইলম পর আওয়েঙ্গি আর মেরে বুজুর্গো হামারে আখলাক ভি ঠিক হোগে, হামারে মামলাত ভি ঠিক হোগে আর হামারি মাশরত ভি ঠিক হোগি, حقوق کا دین بھی یہی علم ہی بتلائے گا. حقوق کا دین اگر پورا نہ ہوا اور حقوق کی رعایتیں دنیا میں نہ کی گئیں جس کی تعلیم دی ہے جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم نے میرے بزرگوں, آدمی کی عبادت کی نیکیاں, نماز, روزہ, حج, زکوٰۃ, صدقہ, خیرات پہاڑوں کے برابر نیکیاں, لیکن قیامت میں لوگوں کے حقوق اس کے ذمے ہوں گے. کسی کا خون بہا دیا, کسی کو تکلیف پہنچائی, کسی کا مال لے لیا, کسی کی زمین لے لی, میرے بزرگوں حقوق کے بارے میں لاپرواہی کر کے آدمی دنیا سے گیا, قیامت کے دن اس کی نیکیاں ان حقوق والوں کے پاس چلی جائیں گی جن کا حق اس کے اوپر چڑھا ہوا ہے. میرے بزرگوں یہاں تک کہ حقوق پورے نہ ہوئے اور اس کی نیکیاں ختم ہو گئیں تو جو حق باقی رہ گیا اس کے برابر ان کی گناہیں وزن کر کے ان کے نام اعمال میں ڈال دی جائے گی. میرے بزرگوں اللہ جل شانہ و ملوالہ نے ہمیں ایک پاکیزہ دین دیا ہے اور اسے مکمل کر کے لیا ہے. جس طرح سے اللہ رب العزت نے ہمیں دین دیا, ایسے ہی اللہ تبارک و تعالی نے اپنے نبی کے واسطے سے ہمیں محنت عطا فرمائی ہے. اگر ہم نے اپنے آپ کو محنت کے ساتھ جوڑا, علم کے حلقوں سے جوڑا, ایمانی مجلسوں سے جوڑا اور اپنا تعلق مسجدوں سے بنا کر راہ خدا کی نقل حرکت اور امت کو مسجد کے باہر کے ماحول سے مسجدوں سے جوڑا گیا اور مسجدوں کے ماحول میں لا کر ان کو ایمانی فکر پر لایا گیا اور حضور صلی اللہ علیہ وسلم کے امتی ہونے کی حیثیت سے ذمہ داریاں سمجھائی گئیں, میرے بزرگوں امت خیر پر آتی چلی جائے گی اور امت بھلائی پر آتی چلی جائے گی. اللہ جل شانہ ملوالہ نے قرنِ عمر کی محنت اس دور میں ہمیں عطا فرمائی. یہ امت حضور صلی اللہ علیہ وسلم والے غم پر آوے, حضور والے درد پر آوے, حضور والے بچینی پر آوے اور حضور کے کام میں اپنے سارے مسئلے کا حل یقین کر کے چلے. میرے بزرگوں اللہ نے جو ہمیں کام دیا ہے اس مبارک کام میں ہمارے سارے مسئلے کا حل چھپا رکھا ہے. دنیا اور آخرت کی بھلائی امت کے ایک ایک فرد کی اسی مبارک محنت میں اور ہماری دعوت میں چھپی ہوئی. محترم حضرت سے بزرگوں رسول کریم صلی اللہ علیہ وسلم جے پریپورن دین نیا چلین ওই পরিপূর্ণ দিন জিন্দগির ভিতরে আনার জন্য হজমান ইসু সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে তিনটে গুণ যত সময় পর্যন্ত না আসবে অত সময় পর্যন্ত কোনো আমল পূর্ণতা লাভ করবে না. যে তার একটা আমলকে পূরণ করার জন্য তার কি ফাজাইল আছে, এই ফাজাইলটাকে শিখতে হবে, ওই আমল করলে কি লাভ পাবে, এই লাভের এরকমভাবে বিশ্বাস তার অন্তরের ভিতরে আনতে হবে. ফাজাইল না হলে ওই আমলটা রুহীন হয়ে যাবে. আর এভাবে মাসাইল তাকে জানতে হবে যে আমলটা বাহ্যিকভাবে কিভাবে করণীয় করতে হবে সেটাও আলেমুল আমাদের থেকে জানতে হবে. এই দুইটা গুণের সঙ্গে সঙ্গে তৃতীয় এই কাজটা আল্লাহর জন্য হতে হবে, এখলাস অর্জন করতে হবে. প্রতিটা আমল এই তিনটে গুণের সঙ্গে যে সময় রাখতে হবে, ফাদায়েলে শখ, মাসায়েলে তাহকিকে এলেম আর আল্লাহকে রাজি খুশি করার মতো এখলাস, এই তিনটে গুণ নিয়ে যে সময় রাখে একটা আমল পরিপূর্ণ করা হবে ওই আমলটা আল্লাহ নিকটে গ্রহণযোগ্য হবে. আর যদি নাকি এই তিনটে গুণ ছাড়া কোনো আমল করা হয় তাহলে এই আমলটা আল্লাহ নিকটে আর গ্রহণযোগ্য হবে না. ফাদায়েল নাই অথবা মাসাইল নাই বা ইখলাস নাই বা একটা আছে একটা নাই তাহলে আর এরকম ভাবে তার ওই দিনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না. মহতরম ভাই দেশে বুজুর্গ এই জন্য আমাদের সঙ্গে উলামায়ে কিরামদের সম্পর্ক করতে হবে. আমাদেরকে উলামায়ে কিরামদের সঙ্গে সম্পর্ক করতে হবে. উলামায়ে কিরামগণ আমাদের মুক্তাদা, তেনারা আমাদের মুরব্বী, তেনাদের আমাদের খায়ের খা, তেনাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে, তেনাদের কাছে যেতে হবে, নতজন হয়ে বসতে হবে. তেনাদের থেকে মাসনা মাসাইল আমাদের যা প্রয়োজনীয় যে যে শ্রেণীর আর যে যে কাজের ভিতরে যা কিছু করতেছি সব কিছু কোরআনের এলেম অনুযায়ী আর তার তাহকিক অনুযায়ী আল্লাহ যেভাবে করতে বলেছেন এই সম্পর্কিত যে হুকুমাত আহকামাত আছে সেই আহকামাত জানা, এই সম্পর্কিত যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা জানা, আর এগুলো জানার পরে আহকামাতকে পূরণ করতে থাকা আর নিষেধাজ্ঞা থেকে বাঁচতে থাকা, উলামায়ে কিরামের নিগরানিতে আমাদের দুনিয়াবি সমস্ত প্রয়োজনগুলো যেন পূরণ করতে থাকি আমরা, এর দ্বারা উলামাদের সঙ্গে সুসম্পর্ক হবে আর উলামাদের নিগরানিতে যে সময় নাকি আমাদের কাজ হবে তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবি কাজগুলোকেও ইবাদত বন্দেগীর ভিতরে গণ্য করবেন. মহতরম ভাই দস্ত বুজুর্গ এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই দিনই মজলিসের ভিতরে জুড়ছেন, মসজিদ কেন্দ্রিক মেহনত করাইছেন যে মসজিদের ভিতরে তালিমের হালকার ভিতরে ফাজাইল চলতেছে, আবার কোথাও কোন হচ্ছে, এ জায়গায় মাসায়েলের আলোচনা হচ্ছে, আর এভাবে উম্মাদের ভিতরে দিনের উপরে চলার পূর্ণতা আসতেছে। উম্মাদ এক একটা ছোট ছোট বিষয় নিয়েও এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে যে রাহবারি আসছে, আল্লাহর পক্ষ থেকে যে দিক নির্দেশনা আসছে, তার আলোকেই উম্মাদ এক একটা কাজ করতেছে আর আল্লাহর নৈকট্যতা লাভ করতেছে। এভাবে মহতরম ভাই বুজুর্গ, এই জন্য আমাদের সব কাজ আল্লাহর হুকুম রসুলের তরিকা হওয়ার জন্য এরকম হবে। যা কিছু দরকার সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের ইয়াকিনের দুরুস্ত কি, যেন আমাদের ইয়াকিন সহি হয়ে যায়, রসুলের তরিকা অনুযায়ী যেন আমরা কাজ করতে পারি, এবং এর দ্বারাই পরিপূর্ণ ওই ইমান, যে ইমান আমার ভিতরে আসলে আমি পরিপূর্ণ দিনের উপরে চলতে পারবো, তাহলে আমার ইমানিয়াত পরিপূর্ণতা লাভ করবে, ইবাদাত পরিপূর্ণতা লাভ করবে, আমার মামলাত পূর্ণতা লাভ করবে, মহাসারাত পূর্ণতা লাভ করবে, আখলাক পূর্ণতা লাভ করবে, যৎসময় পর্যন্ত আমার দিনের লাইনের এই গন্ধি থেকে যাবে, আমার মামলাতের লাইনের ত্রুটি, আমার মহাসারাতের লাইনের ত্রুটি, আমার আখলাকের লাইনের ত্রুটি, যা আসরের হাসরের মাঝে যে সময় ধরা পড়বে, সে সময় আমার এরকম হবে এই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সময় নাকি আদল কায়েম করবেন, ইনসাফ কায়েম করবেন, সে সময় কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না, কেউ কারোর সামনে ছোট হয়ে থাকবে না, বরঞ্চ হকলারা ওই জায়গায় উপস্থিত হবে, তাদের হকের দাবিদার হয়ে তারা অবস্থান নিবে, আর এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি অমুকের হক নষ্ট করেছে, তুমি তোমার তার হককে দিয়ে দাও, সে সময় হক দেওয়ার মতন, হক আদায় করার মতন আর কিছুই থাকবে না তার কাছে, যে নেকি থাকবে ওই নেকি দিয়ে দিয়ে হক আদায় করতে হবে, এমন এক সময় পৌঁছাবে ওই জালেম, ওই অত্যাচারী, ওই জুলুম কর্নেওয়ালা, হক নষ্ট কর্নেওয়ালা, এমন এক সময় আত্মার কোনো নেকি থাকবে না, ওই সময় যে পাওনাদার যার উপরে জুলুম করা হয়েছে, যার উপরে অত্যাচার করা হয়েছে, তার গুনা এর কাঁধে দিয়ে একে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর গুনাগার হয়ে দুনিয়াতে জীবনযাপন করে সে মজলুম হয়ে দুনিয়াতে থাকার কারণে ওই অত্যাচারীদের নেকি দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য মহতরম ভাইদের সুযোগ, দিন পরিপূর্ণ করার জন্য, দিন তো পরিপূর্ণ হয়েছে কোরআনের ভিতরে, দিনের মেহনতও পরিপূর্ণ করে দিয়েছেন রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই পরিপূর্ণ দিন আমাদের জিন্দেগি জানার জন্য, ওই পরিপূর্ণ দিনে মেহনতের নমুনা আমাদের সামনে চলে আসছে। এই জন্য যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করে ওনাদের দিনকে পূর্ণতা লাভ পূর্ণতার দিকে নিয়েছিলেন, ইমানিয়াতের লাইনে, ইবাদতের লাইনে, মামলাতের লাইনে, মাসাতের লাইনে, আখলাকের লাইনে, আমাদের প্রতি ব্যক্তিকেই হুবাহু আমার ইমানকে পূর্ণতার দিকে নেওয়ার জন্য ওই পূর্ণ মেহনত করতে হবে, ওই পরিপূর্ণ মেহনত করতে হবে, যার ভিতরে মসজিদ কেন্দ্রিক মেহনতের দ্বারাই এখন মসজিদের বাইরের থেকে লোকদেরকে মসজিদের ভিতরে আনা, আর এই জায়গায় আল্লাহর কথা বলা, তাওহীদের কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিন যে কর্ণওয়ালা জাত, গায়রুল্লাহ কিছু করতে পারে না, এই কথাকে এখন জোরের সঙ্গে বলা, আল্লাহ থেকেই যে সব কিছু হয়, আল্লাহ যে সব কিছু করেন, এই কথা বলা, রেসালাতের কথা বলা, রসুলের তরিকার ভিতরে দুনিয়া এবং আখরাতের কামিয়াবি, আর রসুলের তরিকা ছাড়ার ভিতরে দুনিয়া আখরাতের নাকামি, এই কথা যে সময় আমরা বলতে থাকবো, শুনতে থাকবো, আমাদের দিলের একদিন ঠিক হতে থাকবে, আমাদের জজ্বা পরিবর্তন হতে থাকবে, হুকুক আদায় করার যোগ্যতা আসতে থাকবে, আমাদের দিন পরিপূর্ণ যা কোরআন হাদিসের ভিতরে আসছে সেই দিন আমাদের জিন্দেগিতেও পরিপূর্ণভাবে আসবে, আর এইভাবে যে সময় নাকি আমরা দুনিয়া থেকে যাব, তাহলে আমাদেরকে পুরস্কারিত করবেন। এই জন্য মহতরম ভাইদের সুযোগ, আমাদের এই মেহনত তো পরিপূর্ণ মেহনত, যে মেহনত দ্বারাই পরিপূর্ণ দিন আমার জিন্দেগিতে কিভাবে আসবে, এই জন্য আমাকে কেন্দ্র করেই, আমার মসজিদকে কেন্দ্র করে মেহনত শুরু করতে হবে। মেরে বুজুর্গ আর ভাইও, জব জিক্র কা ইমাম হোগা তো দিলো কি গফলত নিকলেগি, আদমি কসরত সে আল্লাহ কা নাম লেনে ওয়ালা হো, আর আল্লাহ কি আল্লাহ কে কালাম কুরআনে করিম কি তিলাওয়াত, হর মৌকে কি মাসনুন দুআয়ে, জিতনা আদমি ইসকা ইহতিমাম করেগা, হর নামাজ কে বাদ কে মাসনুন মামুলাত, উসকা ইহতিমাম, দুআও কা মাঙ্গনা, মেরে বুজুর্গো ইন আমাল কে সাথ জিতনা আপনে আপ কো জোড় কর লেকর চলেঙ্গে, দিল কি গফলত দূর হোগি, আর দিল মে আল্লাহ তাআলা কা তাআল্লুক বনেগা, আর ইয়ে ইলম মেরে বুজুর্গো, ইয়ে জিক্র জো হ্যায় ইস ইলম কে লিয়ে রহবর বনেগা, জব দিল কা রুখ সহি হোতা হ্যায় তো ইলম মেরে বুজুর্গো ফির ইয়ে নফা দেনে ওয়ালা বনতা হ্যায়, জব দিল কা রুখ সহি নহীন হোতা তো আদমি কি মালুমাত মেরে বুজুর্গো উসকো নফা নহীন দেতি, আর ওয়ো মালুমাত কা দরজা লেকর রহ জাতা হ্যায়, জিক্র বা জিক্র জো হ্যায় মেরে বুজুর্গো ইসসে দিল কি গফলত দূর হোগি, ইয়ে তসবিহাত কি তিলাওয়াতে কুরআন, আর জো হ্যায় মাসনুন দুআয়ে, আর হর নামাজ কে বাদ কে মাসনুন আজকার, দুআও কা মাঙ্গনা, ইসসে দিল কা রুখ সহি হোগা, জব দিল কা রুখ সহি হোতা হ্যায় তো ফির আদমি কো ইলম উসকে লিয়ে সহি রহবরি, সহি সহি রহবরি করতা হ্যায়, আর ইলম সহি রহবর বনতা হ্যায়, আর ইয়হি ইলম উসকে লিয়ে নফা দেনে ওয়ালা বনতা হ্যায়। অনুভয় মাতাম বুজুর্গ, জিকিরের দ্বারাই দিলের গাফলাতি, অলসতা, অবহেলা আল্লাহর প্রতি যে উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমার কথা শুনতেছেন, আমার অবস্থা আমাকে জানতেছেন, এই অনুভূতি অন্তরের ভিতরে আনা, গাফলাতি দূর করা জিকিরের দ্বারাই। আর জিকিরের ভিতরে সব থেকে উত্তম জিকির হচ্ছে যা কোরআন শরীফের তেলাওয়াত এবং রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আছে, আজকার এই মসনুনা সুন্নাত যে সমস্ত দোয়া আছে, বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার ভিতরে রসুল কি কিভাবে এই কাজটা করেছেন, আর এই জায়গায় কি দোয়া করেছেন, এবং এভাবে সকালে বিকালে তসবিহাত, কোরআন তেলাওয়াত আর এই সমস্ত আজকারের দ্বারাই আল্লাহ ধ্যান পয়দা হবে। যে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানই হচ্ছে হলো সব থেকে দিলের রোগকে ঠিক করার জন্য। আমার দিলের রোগ যদি নাকি ঠিক না হয়, তাহলে আমাকে সঠিকভাবে রাহবারি করবে না। এলেমের রাহবারি তো ওই সময় করবে যে সময় দিলের গতি ঠিক হবে, দিলের রোগ ঠিক হবে। দিলের রোগ যদি নাকি আল্লাহ মুখ না থাকে, এলেম আমাকে সঠিকভাবে রাহবারি করবে না। যদি নাকি আমার দিলের রোগ জিকিরের দ্বারা ঠিক হয়ে যায়, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আল্লাহ আমার অবস্থা সম্পর্কে জানতেছেন, আল্লাহ দিয়ানি হচ্ছে হলো সব থেকে বড় জিনিস। এই জন্য কোরআন তেলাওয়াতের দ্বারাই, মসনুন দোয়ার দ্বারাই, জিকির আজকারের দ্বারাই দিলের রোগকে ঠিক করতে হবে, আল্লাহ ধ্যান পয়দা করতে হবে, দিলকে গাফলাত মুক্ত করতে হবে। আর তারপরে এলেম আমাদেরকে সঠিকভাবে রাহবারি করবে, এই এলেম আমাদেরকে সঠিক রাস্তা দেখাবে, এই এলেম আমাদেরকে গন্তব্যে নেওয়ার জন্য রাহবারি করবে। কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে আমার ধ্যানকে ঠিক করতে হবে। যে আমি কাকে চাই, তার জন্য করতেছি, কে আমাকে নিগরানি করতেছেন, উনিকে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি, যে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানই হচ্ছে হলো সব থেকে বড় হুকুম। এই জন্য এলেম ওই সময় আমাদেরকে সঠিকভাবে রাহবারি করবে, যে সময় নাকি আমাদের ধ্যান ঠিক হয়ে যাবে। ধ্যান যদি নাকি ঠিক না হয়, এলেম আমাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছাবে না, সঠিক রাহবারি করবে না। এই জন্য মহতরম ভাইদের সুযোগ, জিকিরের দ্বারাই আল্লাহ ধ্যান পয়দা করা, আল্লাহ রাব্বুল আলামিনের উপস্থিতি, যা আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ ধ্যানের দ্বারাই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে নতজানু হয়ে থাকবে। আর এলেম আমাকে রাহবারি করে আল্লাহ রাব্বুল আলামিনের যে পুরস্কার, এই পুরস্কারের দিকে নিয়ে যাবে। ঈমান কিতনা আয়েগা উসিকে বকর ইখলাস অন্দর উতরেগা। এক সাহাবী নে পুছা আল্লাহ কে রাসূল, ঈমান ক্যা চিজ হ্যায়? আপনে ফরমায়া ইখলাস। ফির পুছা আল্লাহ কে রাসূল, ইখলাস ক্যা চিজ হ্যায়? তো আপনে ফরমায়া কি ঈমান। ঈমান জিতনা অন্দর মে উতরেগা উসিকে বকদর ইখলাস ভি বনেগা, ওর নিয়তো কি দুরুস্তগি ভি আয়েগি, ওর আমল আল্লাহ কে লিয়ে করনে কা জজ্বা ভি পয়দা হোগা। মেরে বুজুর্গো ওর ভাইয়ো, আল্লাহ কি নিসবত পর আল্লাহ কে রাস্তে মে নিকলনা সহি নিয়ত কে সাথ, সহি জজ্বে কে সাথ, মেরে বুজুর্গো আল্লাহ কে রাস্তে কি নকল ও হরকত ও সুরু কি পাবন্দি কে সাথ, জিস তরহ সে সাহাবা ইলম ও ফিকর কে সাথ, ওর সাহাবা মেরে বুজুর্গো তালিম ও তাল্লুম কে সাথ, ওর ইসি তরহ সে দাওয়ত কে মাহল, দাওয়ত দেতে হুয়ে নকল ও হরকত পর আয়ে, মেরে বুজুর্গো ইবাদত কে সাথ নকল ও হরকত পর আয়ে, মেরে বুজুর্গো ঐসি হি আচ্ছে اخلاق কে সাথ সাহাবা নকল হরকত পর আয়ে, মেরে বুজুর্গো আল্লাহ জে নিশান ও মনওয়াদ হুনে উনকে অন্দর ইস্তেদাদ পয়দা কি, ঐসি হি আজ ইস দৌর মে মেরে বুজুর্গো উম্মত জিতনা রায়ে খুদা মে নকল হরকত পর আয়েগি, মেরে বুজুর্গো ইসকি খুই হুই ইস্তেদাদ দোবারা লৌট কর আয়েগি, ওর ইসকি ঈমান মে ভি কমাল আয়েগা, ওর ইবাদত মে ভি কমাল পয়দা হোগা। মহতরম ভাইদের বুজুর্গো, ঈমান যত পরিপূর্ণ হবে ততই বেশি ইখলাস ভিতরে আসতে থাকবে। এই জন্য সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন প্রশ্ন করছেন যে ঈমান কি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইখলাস। আবার বলেছেন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে ইয়া রাসূলুল্লাহ ইখলাস কি, রাসূল প্রতি উত্তরে বলেছেন যে ঈমান। এই জন্য ঈমানের মেহনতের দ্বারাই আমাদেরকে ইখলাস ঠিক করতে হবে, অর্থাৎ আল্লাহর জন্যই সবকিছু করা এবং আল্লাহর আহকামাতকে সামনে নিয়ে আল্লাহর হুকুমকে পূরণ করতে থাকা, যাদের ইখলাস আসবে। আর ইখলাস যে সময় নাকি আসবে, তো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা সে লাভ করবে। এই জন্য সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর রাস্তায় চলতেছিলেন বিভিন্ন গুণ নিয়ে, এই সমস্ত আলোকিত গুণকে নিয়ে যে সময় নাকি চলতেছিলেন, ওনারা যে জায়গা দিয়ে চলতেন সে জায়গা আলোকিত হয়ে যেত। এই জন্য সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনারা নকল হরকত আল্লাহর রাস্তায় চলা এরকম হিজরতের দ্বারাই এরকম ভাবে এক এলাকার থেকে অন্য এলাকায় যাচ্ছেন, তাদের ইমানের পূর্ণতা নিয়ে, ইবাদতের লাইনে পূর্ণতা নিয়ে, এলেমের লাইনে, জিকিরের লাইনে পূর্ণতা নিয়ে, ইখলাসের লাইনে পূর্ণতা নিয়ে, এই আলো নিয়ে, আলোকিত জীবন নিয়ে যে সময় চলতেছেন। তো যেহেতু ভিতরে কোনো অন্ধকার নাই, ভিতরে যেহেতু আলোচ্ছন্ন আলো, এরকম ভাবে আলোকিত জীবন দ্বারা অন্যরাও আলো পেয়েছেন। এবার মুহতারাম ভাইদের সুযোগ, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পরিপূর্ণ দিন নিয়ে দুনিয়াতে চলেছেন, তাই তিনাদেরকে মানুষ অনুসরণেরও গ্রহণ করে তারাও পরিপূর্ণ দিনের দিকে এরকমভাবে রাহাবারি পেয়েছে। আমরা আজ এই মেহনতকে নিয়ে এই জন্যই চলতে চাচ্ছি, এই জন্য আমাদেরকে চলতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ওনারা উম্মত হয়ে ওনারা যে সমস্ত গুণাবলী নিয়ে এরকম ভাবে চলতেন, ওনারা এই সমস্ত গুণের তারক বাহক ছিলেন, আর এই সমস্ত আলোকিত গুণ দ্বারাই ওনাদের জিন্দগি আলোকিত ছিল, তাই ওনারা যে এলাকা দিয়ে চলতেন ওই এলাকাতেও এই সমস্ত গুণের আলো ছড়াতো। তাই আমরাও যদি নাকি আল্লাহ রাস্তায় ধরে এই সমস্ত গুণাবলীকে শিখতে থাকি, আর এই সমস্ত গুণাবলীর দ্বারাই গুণান্বিত হয়ে যদি জীবনযাপন করতে থাকি, আর নকল হরকতকে জিন্দা করতে থাকি, তাই যেভাবে সাহাবিদের যুগে ওনাদের নকল হরকত দ্বারাই এই সমস্ত গুণাবলী দুনিয়াতে ছড়াইছে, দুনিয়াতে ফেলছে, অনুরূপভাবে আমাদের জিন্দগিও যদি নাকি এই সমস্ত গুণের দ্বারা গুণান্বিত হয়, আলোকিত হয়, আর আমরা যদি নাকি এই নকল হরকতকে জিন্দা করতে পারি, তা আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও কবুল করবেন, এবং আমাদের সঙ্গে যারা নাকি থাকবে আমাদের পাশ্চারা নাকি আসবে এই সমস্ত আলোকিত আলোকিত গুণ দ্বারাই, তারাও আলোকিত থাকবে, তাদের জন্য হৃদয়ের রাস্তা খুলতে থাকবে, ইমানের ভিতরে যত বেশি পূর্ণতা লাভ হবে আসবে তত বেশি ইবাদতের ভিতরেও পূর্ণতা আসতে থাকবে। میرے بزرگوں اس امت اس نقل و حرکت کے راستے سے ہمیں بھی ذمہ داری اٹھانا ہے اور پوری امت کے سارے مسلمانوں کو اس ذمہ داری کو سمجھانا ہے کہ حضور صلی اللہ علیہ وسلم کے کام کے اعتبار جو امت ہونے کے اعتبار سے ہم حضور صلی اللہ علیہ وسلم کے کام کے ذمہ دار ہیں اور ہمارے اوپر سارے عالم کی ذمہ داری ہے۔ جب یہ امت اس امت کا ایک ایک مسلمان اس ذمہ داری کو سمجھے گا اور ذمہ داری اٹھائے گا تو اللہ تعالیٰ کی مدد اس کے ساتھ ہو جائے گی۔ مرنج محترم ہے جس بزرگ ایک ایک جن امت ہمرا ہمارے ایمان عمل کے ٹھیک کرار جنو ہمارے عمل اخلاق کے درست کرار جنو আল্লাহ তাআলা জান মাল নিয়ে সময় দিয়ে এরকম ভাবে মেহনত করে নিজেদের ঈমান ও আমলকে ঠিক করার জন্য চেষ্টা করতে হবে। সঙ্গে সঙ্গে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তের সুবাদে যে দায়িত্ব গুরু দায়িত্ব আমাদের উপরে আসছে ওই গুরু দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। যে সময় নাকি আমরা জান মাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বেড়ে নিজেদের ঈমানের দিনকে ঠিক করতে থাকবো, আমল আখলাককে দুরুস্ত করতে থাকবো, অনুরূপভাবে অন্যকে এই কথা দাওয়াত দিতে থাকবো, উম্মত যে এই জান মাল সময় ব্যয় করা শুরু করবে তার ঈমান ও আখলাক দুরুস্ত হতে থাকবে, তার দিন পরিপূর্ণ হতে থাকবে, এই নকল হরকত দ্বারাই আমার উপকার হবে, সমস্ত উম্মতের উপকার হবে। এই জন্য সমস্ত উম্মতকে সামনে নিয়ে যে জিম্মাদারি আল্লাহ রাব্বুল্লাহ দিয়েছেন যে আমি আমা থেকে মেহনত করা শুরু করব, তবে আমার দৃষ্টি থাকবে সমস্ত দুনিয়ার মানব জাতিকে আল্লাহর পরিচয় দেওয়া, দিনের পরিচয় দেওয়া, এটা আমাদের জিম্মাদারি। এই জিম্মাদারি অনুভূতি নিয়ে আমাদেরকে আল্লাহ রাস্তায় বেরোতে হবে। জমাতে বন বন কর সারে আলম মে ফেলে আর সারে আলম কি নিয়ত করকে ফেলে আর সারে আলম কি এতবার সে নকল হরকত পড়াবে। ইসকে লিয়ে মেরে বুজুর্গো হম সব ইসকা ইরাদা করে কি ইহাঁ সে নকদ কোন নকদ নিকলনা হে আর চার চার মহিনে কে লিয়ে নিকলনা হে, চার চার মহিনে কে লিয়ে তৈয়ার হো আর খড়ে হোকর বতায়ে কোন কোন আল্লাহ কে রাস্তে মে চার মহিনে কে লিয়ে তৈয়ার। বলেন যে আমরা যে জায়গায় ইস্তেমাতে একত্রিত হয়েছি